ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلوات الله وسلامه على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. وقال الله سبحانه وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله سبحانه وتعالى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني قال الله سبحانه وتعالى وما هذه الحياة الدنيا إلا له ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال رسول الله صلى الله تبارك وتعالى عليه وسلم أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا. وقال رسول الله صلى الله عليه وسلم خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. وقال رسول الله صلى الله عليه وسلم إذا عظمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسابت أمتي سقطت من عين الله. وقال أمير المؤمنين عمر الخطاب رضي الله تعالى عنه كما تحيون تموتون وكما تموتون تحشرون. قابل احترام بھائیو دوستو عزیزو اور بزرگو اللہ جل جلالہ عم نوالہ ارحم الراحمین ہیں اکرم الاکرمین ہیں. مخلوق پوری کی پوری اللہ کا کنبہ ہے اور اللہ جل جلالہ عم نوالہ کو اپنے ہر بندے بندی سے پیار ہے. اسی کے نتیجے میں چونکہ انسان کو اشرف المخلوقات بنایا اپنا خلیفہ بنایا اور اس میں بے حد حساب استعدادیں اور صلاحیتیں رکھی کوئی فرد بشر اللہ سے اس کنبے کا کوئی فرد ضائع نہ ہو, برباد نہ ہو, دنیا اور آخرت کی پریشانیوں سے محفوظ رہے, اس کے لیے حق تعالی شانہ نے پہلے ہی دن سے, جس دن سے آدمی کا انسانیت کا سلسلہ شروع کیا اسی دن سے انسانوں کی تعلیم, ان کی تربیت اور ہر ایک کی صلاحیت ٹھکانے لگے, صلاحیتوں کے برباد ہونے سے, ضائع ہونے سے, عمروں کے وبال بننے سے اور دنیا آخرت کے فساد بگاڑ سے بچ جائیں, اس کے لیے حق تعالی شانہ نے آسمان سے کتابیں اور صحیفے بھی اتارنے شروع کیے اور انبیاء رسول علیہم الصلوۃ والتسلیمات کو نمونہ بنا کر امتوں کے لیے, قوموں کے لیے بھیجتے رہے. نحمده ونصلي على رسوله الكريم, اما بعد, قابل احترام بزرگو دوستو اور بھائیو, اللہ تعالیٰ حمد و ثنا پر حضور صلی اللہ علیہ وسلم درود شریف پاٹھ کریں, ارپر قرآن کریمیر بھی جگہ پاکر آیت تلاوت کریں اور پر حضور صلی اللہ علیہ وسلم احادیث مبارکہ تھی پاکر احادیث تلاوت کریں এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কৌল নকল করেন. এরপরে বলেন যে আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, সবচেয়ে দয়ালু এবং সবচেয়ে দাতা করুণাময়, এবং আল্লাহ তাআলার সমস্ত বান্দাদের সাথে আল্লাহ তাআলার খুবই সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, মহবুব, বড় পেয়ারা. আর দুনিয়াতে যত মখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত মখলুকই আল্লাহ তাআলার পরিবারের সদস্য. বিশেষ করে এই মানব জাতি মখলুকাতের সেরা, যার কারণে মানব জাতির প্রতিটা পর্যের সাথে আল্লাহ তাআলার খাস কিসমের একটা সম্পর্ক আছে. মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সুন্দর সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা তৈরি করছেন, এবং মানব জাতির মধ্যে প্রত্যেক ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের যোগ্যতা রাখছেন. এই জন্য যাতে করে মানব জাতির এই যোগ্যতা আল্লাহ তাআলার এই পেয়ারা মখলুক, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মখলুক, এর মধ্যে এরা সকলে অথবা এদের মধ্যে কেউ নষ্ট না হয়ে যায়, বিপদগামী না হয়, ধ্বংস না হয়, তাদের মধ্যে যে সুপ্ত যোগ্যতা খোদা প্রদত্ত এগুলো বেকার না যায়, এই জন্য আল্লাহ তাআলা যেদিন থেকে মানব জাতির সৃষ্টি শুরু করলেন, সূচনা করলেন, ওইদিন থেকে মানব জাতির তালিমের জন্য, তরবিয়তের জন্য, তাদের ইস্তেদাদের ইস্তেমালের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব পাঠানো শুরু করলেন এবং নবী মাধ্যমে পাঠাইলেন, এবং দুনিয়াতে নবী দিয়ে নবীগণের মাধ্যমে তাদেরকে তাদের সামনে নমুনা পেশ করতে লাগলেন, যাতে করে আসমানি হেদায়ত মোতাবেক নবীদেরকে দেখে এই মানব জাতি সব রকমের ক্ষতি, ধ্বংস, বিনষ্ট হওয়ার থেকে হেফাজত থাকে, মাহফুজ থাকে. এটার জন্য আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টির সূচনার থেকে আল্লাহ তাআলা এই ইন্তজাম গায়েবী ভাবে করে রাখছেন. জিতনে নবী আর জিতনে পেগম্বর আলাইহিম সালাত ওয়া তাসলিমাত কো ভেজা, ہر نبی کو دین اور دین کی محنت دو چیزیں دے کر بھیجا. نبی آتے تھے اپنے ساتھ دین لاتے تھے اور وہ محنت لاتے تھے جس پر دین زندگیوں میں آتا ہے. خود نبی اس کی محنت کرتے تھے, اس کی دعوت دیتے تھے. اتنا فرق ضرور ہے کہ پہلے جتنے نبی اور جتنے پیغمبر علیہ الصلوۃ والتسلیمات تشریف لائے, کسی نبی کو تو اللہ پاک نے صرف ایک گھرانے کے لیے, کسی نبی کو اللہ نے لاکھ سوا لاکھ کے لیے, کسی کو ایک شہر کے لیے, کسی کو ایک قوم کے لیے. نبی آتے تھے جن کو جہاں کے لیے بھیجا انہوں نے وہاں پر محنت کی. نبی کی دعوت پر, نبی کی محنت پر ہر زمانے میں لوگوں کی تقسیم دو حصوں میں ہو جاتی تھی. ایک حصہ وہ ہوتا تھا جو نبی کی بات کو مانتے تھے, نبی جس ایمان کی دعوت دیتے تھے, نبی جس اخلاق کی دعوت دیتے تھے, نبی جن عبادات کی دعوت دیتے تھے, ایک قسم وہ ہوتی تھی جو اس کو پورے طور پر اپنا لیتی تھی, ایک قسم وہ ہوتی تھی جو نبی کی شان میں گستاخیاں اور بیادبیاں کرتی تھی, طرح طرح کے جملے اور فقرے اور اس سے بھی آگے بہت بڑی بڑی اذیتیں پہنچاتی. دو حصوں میں لوگ تقسیم ہو جاتے تھے. اللہ جل جلالہ رحم نوازہ نے چونکہ ہر زمانے کے انسانوں کے لیے کامیابی ان کے دین ہی میں رکھی ہے, جس زمانے میں بھی جس زمانے کے لوگوں نے نبی کی بات کو مانا, اللہ نے ان کو کامیاب کیا, عزتوں کی بلندیوں تک پہنچایا. جنہوں نے نہیں مانا پھر ان کو تباہ و برباد کیا, ان کو ذلیل و رسوا کیا. سب سے اخیر میں ہمارے اور آپ کے آقا اور مولا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کو بھیجا, اور آپ کو پورے عالم کے اعتبار سے بھیجا. وما ارسلناک الا کافتا للناس بشیرا ونذیرا, یعنی پیغمبر ہم نے آپ کو رہتی دنیا تک کی پوری بشریت اور پوری انسانیت کے حق میں پیغمبری دے کر کے بھیجا ہے. ہمارا ایک بندہ, وہ شرقی ہو یا غربی, شمالی ہو یا جنوبی, کسی شعبے سے اس کا تعلق ہو, ہر ایک تک ہماری دعوت, ہمارا پیغام پہنچ جائے, ہر ایک اللہ کو ماننے والا, آخرت پر یقین کرنے والا, مرنے کے بعد دوبارہ زندہ ہونا ہے, اپنے کیے کرائے کا جواب دینا ہے, ہر ایک اس رخ پر آ جائے, اس کی محنت کا ہم آپ کو ذمہ دار بنا رہے ہیں. ہر ایک ہماری عبادت و طاعت پر آ جائے, پھر جس طرح انسان کو ساری مخلوقات پر فوقیت دی اور اسے اشرف المخلوقات بنایا, محمد صلی اللہ علیہ وسلم کے ماننے والوں کو ساری امتوں پر فوقیت دی, اور یہ صرف کسی امت کی خصوصیت ہے کہ جسے قرآن نے ہر زمانے میں اور قیامت تک قرآن کس کو کہتا رہے گا, کنتم خیر امتی. امتیں بہت گزری ہیں لیکن تمہاری شان سب سے اونچی ہے. جیسے حضور پاک صلی اللہ علیہ وسلم سارے نبیوں کے سردار ہیں, آپ کی امت سارے ساری امتوں کی سردار ہے, لیکن اسی کے ساتھ ساتھ جتنی محنتیں جتنی ذمہ داریاں تمام نبیوں کو الگ الگ شکلوں میں دی تھی, وہ ساری ذمہ داریاں ایک جگہ حضور پاک صلی اللہ علیہ وسلم پر جمع کر دی. آپ کو اپنے گھر والوں کو بھی, اپنے خاندان قبیلے والوں کو بھی, اپنے شہر مکے والوں کو بھی, اس کے چاروں طرف پورے ملک والوں کو بھی, اور پھر عالم کی چار سمتوں میں بسنے والے انسانوں تک. ہمارا یہ پیغام پہنچانا یہ آپ کی ذمہ داری ہے. ایسے ہی اس امت کو بھی حضور اکرم صلی اللہ علیہ وسلم کی نیابت میں کہ اس کے ہر فرد کو سب سے پہلے اپنی ذاتی زندگی کہ میں اللہ کا بندہ ہوں, میری زندگی کا مقصد اللہ کی عبادت ہے, اور میں محمد صلی اللہ علیہ وسلم کا امتی ہوں, اپنے نبی کی نیابت میں مجھے اپنے گھر والوں کو بھی, اپنی بستی شہر صوبے والوں کو بھی, ملک والوں کو بھی, عالم کی چار سمتوں میں بسنے والے انسانوں تک اللہ کا اور اس کے پیارے پیغمبر صلی اللہ علیہ وسلم کا پیغام پہنچانا ہے, اور یہ میری ذمہ داری ہے. جس طرح حضور پاک صلی اللہ علیہ وسلم کو پورے عالم کی ذمہ داری دی گئی, اس امت کے ہر ہر فرد کو, اس لیے کہ حضور پاک صلی اللہ علیہ وسلم نے یوں فرمایا, نحن معاشر الانبیاء لا نورث دینارا ولا درہما, ہم نبیوں کی جماعت پیسے دینے کا وارث بنا کر نہیں جایا کرتے, انما نورث العلم, جو علم جو ہدایت جو زندگی جو پیغام لے کر ہم اللہ کے یہاں سے آتے ہیں, ہم امت کو اس کا وارث بنا کر جاتے ہیں. جو فکریں جو دعوت جو علم جو ہدایت جو ذمہ داری حضور پاک صلی اللہ علیہ وسلم کی تھی, حضور اپنی تمام اس دعوت کو اس علم کو ان اخلاق کو اور پیاری اور نورانی اور روحانی زندگی جس کے اندر تمام بشریت کی دنیا اور آخرت کی مکمل کامیابی چھپی ہوئی ہے, اس کا وارث بنا کر تشریف لے گئے. اسی لیے اس امت کا جون سا فرض جہاں کہیں ہو, وہ جزیروں میں ہو, سمندر پار ہو, دیہاتوں میں ہو, چکی جھونپڑی میں ہو, غریب ہو امیر ہو, چھوٹا ہو بڑا ہو, تاجر ہو کاشتکار ہو, گھر کے کونے کی بیٹھنے والی خاتون ہو, ہر ایک اپنے نبی کی نیابت میں نبی والے کام کا, نبی والے غم کا, نبی والے فکر کا, نبی والی سوچ کا, نبی والے علم کا, نبی والے عمل کا, نبی والے تقوی کا, نبی والی عفت و پاک دامنی کا, نبی والے خدا کے ساتھ کے تعلق کا, نبی والی خدا کی مخلوق پر شفقت اور پیار کا, وہ وارث ہے, نائب ہے اور ذمہ دار ہے. وہ بولیں جو آگے بلا ہوئی جو اللہ تعالی مخلوقر مدد جہتو یہ مانو جاتی ساتھ سب سے بیشی مخلوقر مدد مانو جاتی اللہ تعالی کا سب سے پیارا سب سے محبوب یہ جن میں پیارا مخلوق سب اتبا کو نہ فرق دھوس نہ ہوئے جائے برباد نہ ہوئے جائے یہ جن اللہ تعالی جس دن تک مانو جاتی سوچنا شروع کرتے ہیں سرشتر سوچنا شروع کرتے ہیں ওই দিন থেকে আল্লাহ তাআলা আসমান থেকে কিতাবও পাঠাইছেন এবং তাদের সামনে আমল করে দেখানোর জন্য নমুনা হিসেবে নবীও পাঠাইছেন। হ্যাঁ, এতটুকু পার্থক্য তো অবশ্যই ছিল যে কোন নবীর আল্লাহ তাআলা এক পরিবারের জন্য পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা এলাকার জন্য পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা একটা শহরের জন্য পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা একটা দেশের জন্য পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা বিশেষ একটা গোত্রের জন্য পাঠাইছেন। এই পার্থক্যটুকু ছিল, কিন্তু মানব জাতির হেফাজতের জন্য, মানব জাতির কামিয়াবি আর সফলতা উভয় জাহানে এই জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। সময় সীমানা এর মধ্যে পার্থক্য ছিল। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সমস্ত আবিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন দুনিয়াতে আসতেন এবং আসার দ্বারা যারাই দুনিয়াতে যে সমস্ত লোক মানুষ নবী হিসেবে আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার কিতাবের হেদায়ত অনুযায়ী ওনারা যার যার দায়িত্ব অনুযায়ী সীমানার মধ্যে ওনারা মেহনত করছেন, ওনারা মেহনত করছেন, ওনারা যখন মেহনত করছেন শুরু করছেন তখন ওনাদের মেহনতের পরে ওই উম্মতের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে। সকল নবীর জামানাতে এরকম দুই ভাগ হয়েছে। এক ভাগ তো তারা যারা নবীদের দাওয়াতকে কবুল করছেন, আল্লাহ তাআলা নবীদেরকে দুটো জিনিস দিতেন, একটা হলো কিতাব দিন, আর একটা হলো যেই মেহনতের দ্বারা দিন মানুষের জীবনে আসে, নিজের জীবনে আসে ওই মেহনত। এই মেহনত যখন শুরু করছেন নবী নিজে আমল করার সাথে সাথে, তখন এলাকার মানুষের মধ্যে দুইটা ভাগ হয়েছে। একটা ভাগ নবীর দাওয়াতকে তারা গ্রহণ করছে, নবী যে ইমানের দাওয়াত দিতেছিলেন ওই ইমানকে তারা গ্রহণ করে নিছে, নবী যে আখলাকের দাওয়াত দিতেন ওই আখলাককে তারা গ্রহণ করছে, অর্থাৎ নবীর মাতানো আখলাক যেটা ওইটা তারা নিজেদের জীবনে স্থান জায়গা করে দিছে, নবী যে এবাদতের দিকে দাওয়াত দিতেন ওই এবাদতকে তারা গ্রহণ করছে, ওই এবাদত অনুযায়ী তারা নিজের জীবন নিজের জীবনকে চালাইছে, নবী যে এলেমের দাওয়াত দিতেন ওই এলেম তারা গ্রহণ করে নিছে, তাদের তাদের চর্চা যে সমস্ত এলেমের সাথে যার সাথে ছিল ওগুলোকে তারা বিচ্ছিন্ন করে দিছে, অর্থাৎ নবীর ডাকে তারা সাড়া দিছে, নবী যেটা বলছেন ওইটাকে তারা মানছে তাদের নিজের জীবনের জন্য আনছে। আর আরেক শ্রেণী তারা, এটা সব নবীর জমানাতেই ছিল, তারা নবীর বিরোধিতা করছে, নবীর দাওয়াতকে তারা গ্রহণ করে নাই, নবীর দিনকে তারা পছন্দ করে নাই, উপেক্ষা করছে, ঘৃণা করছে, নিজের জীবনকে এই দিনের থেকে বিচ্ছিন্ন রাখছে, তাদের সাধ্য অনুযায়ী নবীর বিরুদ্ধাচরণ করছে এবং বিভিন্ন রকমের কটুকথা কটুবাক্য তারা নবীর সামনে ব্যবহার করছে, এবং এমন কোন কষ্ট যেটা এমন কোন কষ্ট দেওয়ার পদ্ধতি তাদের জানা ছিল না যেটা তারা নবীর উপরে প্রয়োগ করে নাই। এই দুই ভাগ, যে ভাগ নবীর ডাকে ছাড়া দিছে, নবীর দাওয়াত অনুযায়ী নিজেদের জিন্দগি বানাইছেন, নবীর দাওয়াত অনুযায়ী নিজেদের আমল আমলক উঠাইছেন, নিজের ইমানকে মজবুত করছেন, নিজের জিন্দগিকে পাক করছেন, নিজেকে আল্লাহ তাআলার সাথে তাআলুক আল্লাহ তাআলার সাথে কায়েম করছেন, আল্লাহ তাআলা তাদেরকে কামিয়াব করছেন, আর যারা এটা করেনি আল্লাহ তাআলা তাকে বরবাদ করছেন, ধ্বংস করছেন। ঠিক একই ধারাবাহিকতায় আকিদি নবী সৈয়দুল আম্বিয়া আমাদের সাদ্দাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। কিন্তু দুই দিক দিয়ে পার্থক্য, একটা হলো আগের নবীদের জন্য যেমন নাকি জায়গা সময় জায়গার সীমাবদ্ধতা ছিল, সময়ের সীমাবদ্ধতা ছিল যে কোন জায়গাটা কোন এলাকাটার জন্য কাউকে কাকে নবী বানানো হইল এটা ঠিক করে দেওয়া হয়তো, এবং কতদিনের জন্য নবী বানানো হইল তাও তাদের জন্য ঠিক করে দেওয়া হয়তো, অর্থাৎ মৃত্যু পর্যন্ত নবী দুনিয়া থেকে চলে যাওয়া পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর পরে এই দুই সীমা উঠাই দিলেন। একটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পরিবার কোন গোত্র কোন এলাকা কোন শহর কোন দেশের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি সীমাবদ্ধ না, এবং সময়ের ব্যাপারেও দশ বছর পাঁচ বছর বা বিশ বছর বা কোন সময়ের সাথে সীমাবদ্ধ না। একদিকে কেয়ামত পর্যন্ত সময়ের জন্য, আর একদিকে কেয়ামত পর্যন্ত আনে ওলা সমস্ত মানব গোষ্ঠীর জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে পাঠাইলেন। আল্লাহ তাআলা বলে যাবা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। তো মেরে মোহতারাম দোস্তরা বুঝুগো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তির সাথে এই দুই পার্থক্য পূর্বের নবীগণের। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা একটা উম্মত ঠিক করে রাখছিলেন, যে উম্মত সম্বন্ধে কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে, বলা আছে, কেমন পর্যন্ত বলা থাকবে যে শ্রেষ্ঠ উম্মত। যেমন নাকি সমস্ত মাখলুকাতের উপরে মানব জাতির প্রাধান্য, অনুরূপভাবে সমস্ত উম্মতের মধ্যেও এই উম্মতের প্রাধান্য, এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে এবং কেয়ামত পর্যন্ত কোরআনে কারিমের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বলা হইতে থাকবে। যেমনিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সেরা, সমস্ত নবীদের সর্দার, অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সমস্ত উম্মতের সেরা এবং সমস্ত উম্মতের সর্দার। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ যে সমস্ত দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পূর্বকালে আম্বিয়ায়ে কেরাম আলাইহিম সালাতুয়াসসালাম গণকে পাঠাইতেন, ঠিক এবং সেই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছিলেন, একজন নবী যাকে, যার উপরে সমস্ত মানুষের জিম্মাদারি দেওয়া হয়েছে, ঠিক একই দায়িত্ব কোন রকমের কোন কমি বেশি বেঁচে রেখে, কোন রকমের কোন কমি বেশি বেঁচে রেখে একই দায়িত্ব এই উম্মতের উপরেও আল্লাহ তাআলা দিতেন। অর্থাৎ সমস্ত নবীদের যে ফি ছিল, সমস্ত নবীদের যে মেহনত ছিল, সমস্ত নবীদের যে মাকসাদ ছিল, সমস্ত নবী যে দিন চাইতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের মতোই ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফিকির, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজাহাদা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকসাদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈমান নিয়ে আসতেন সেই ঈমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈমানের দাওয়াত দিতেন সেই ঈমানের দাওয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাকওয়া আশা করতেন তাকওয়া দাওয়াত দিতেন সেই তাকওয়া দাওয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পবিত্রতার দাওয়াত দিতেন তাহারাতের দাওয়াত দিতেন সেই তাহারাতের দাওয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বুলুগ আখলাকের দাওয়াত দিতেন সেই বুলুগ আখলাকের দাওয়াত, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদতের দাওয়াত দিতেন সেই ইবাদতের দাওয়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইলমের দাওয়াত দিতেন সেই ইলমের দাওয়াত। মেরে মোহতারাম দোস্তরা বুজুর্গ, এই উম্মতের প্রতিটা ব্যক্তির উপরে দেওয়া হয়েছে, প্রতিটা ব্যক্তির উপরে দেওয়া হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সমস্ত নবীদের জিম্মায় কি ছিল, তাদের কি কাম ছিল। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমরা নবীদের জামাত, আমরা নবীদের জামাত, আমরা কোনো টাকা পয়সার ওয়ারিস বানাই যাই না, আমরা ওয়ারিস বানাই ওই এলেমের, যেই এলেম আল্লাহ তাআলার দিনকে ঘিরা, যেই এলেম আল্লাহ তাআলার দিনকে বহন করতেছে, আল্লাহ তাআলার পুরো দিনের বিবরণ, পুরো দিনের বর্ণনার যে এলেমের মধ্যে আছে ওই এলেমের ওয়ারিস আমরা বানাই যাই। মেরে মোহতারাম দোস্তরা বুজুর্গ, ওই জিম্মাদারি আল্লাহ তাআলা এই উম্মতের সকলের উপরে দিয়েছেন, চাই উম্মত ধনী হোক, গরিব হোক, শহরে হোক, গ্রামের হোক, পড়ালেখা জানুক, পড়ালেখা না জানুক, কোন দ্বীপবাসী হোক, উন্নত কোন দেশের নাগরিক হোক, যে কেউ হোক না কেন, এমনকি আমাদের ঘরে আমাদের পর্দানসীন মা বোনেরা যারা আছে তাদের সকলের উপরে এই জিম্মাদারি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফিকির নিয়ে দুনিয়াতে আসছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেহনত নিয়ে দুনিয়াতে আসছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে দুনিয়াতে আসছিলেন, অনেকগুলো আহকামাতের সমন্বয়ে যে দিন, যে দিনের মধ্যে আখলাক আছে, যে দিনের মধ্যে ইবাদত আছে, যে দিনের মধ্যে তাকওয়া আছে, যে দিনের মধ্যে তাহারাত আছে, যে দিনের মধ্যে মুআমালাতের পাকিজগি আছে, ওই দিনের জিম্মাদারি হুবহু নবীদের উপরে যেরকম ছিল আমাদের উপরে এরকম, ওই একই জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদের উপরে দিয়েছেন। ওই একই জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদের উপরে দিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে এই জিম্মাদারি দেওয়া হয়েছে, কারণে এই উম্মতকে আল্লাহ তাআলা নবীদেরকে যেভাবে জিম্মাদারি দেওয়া হয়তো, কেন এই জিম্মাদারি দেওয়া হয়তো দুইটা জিনিসের জন্য। একটা হলো প্রথমের মেহারত এটা হবে, সেটা হলো যে আমার জিন্দেগি কি করে আল্লাহ তাআলার মাহবুব হয়ে যায়, ওই সমস্ত আমলের পাবন্দের দ্বারা যে সমস্ত আমল করার জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কোরআনের মাধ্যমে হুকুম দিচ্ছেন, প্রথমে ওই মেহনতটা করা, এরপরে আমার ঘর, এরপরে আমার মহল্লা, এরপরে আমার শহর, এরপরে আসে শহরের আশেপাশে, এরপরে আশেপাশে, এরপরে সমস্ত প্রদেশ, তারপরে দেশ, তারপরে আশেপাশের দেশ, তারপরে গোটা দুনিয়ার মধ্যে এই জিন্দিগি কি করে আসে, এই দিন কি করে আসে, এই জিম্মাদারি যেমনিভাবে নবীদের উপরে ছিল তাদের এলাকার মধ্যে সীমাবদ্ধ, ওই একই জিম্মাদারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা দুনিয়াবাদী কেমন করতে তারওয়ালা মানুষের জন্য ওই জিম্মাদারি আল্লাহ তাআলা এই উম্মতকে দিচ্ছেন। এই জন্য এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত, অর্থাৎ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করছেন। মেরে বুজুর্গ, ये हमारे इजमात, ये हमारे जोड़, हमारी मस्जिदवार जमातें, पांच काम, छह नंबर और ये सारी नकल हरकत, इससे मकसूद जैसे मौलाना मोहम्मद इलियास साहब रहमतुल्लाह अलैह से लोगों ने पूछा था कि आप जो चाहते हैं और हर एक को कहते हैं लो निकलो निकलो, इसमें किसी का भी इस्तिस्ना नहीं है, बूढ़े हो तो, जवान हो तो, खेती करते हो तो, मालदार हो तो, गरीब हो तो, जिस शक्ल में हो, जहां हो, निकलो निकलो निकलो, आप चाहते क्या हैं। अल्लाह उनकी कब्र को नूर से मुनव्वर फरमाए, फरमाया था कि अल्लाह की कसम, अल्लाह की कसम, फिर अल्लाह की कसम, कोई हुकूमत चाहता हूं, न दौलतें इकट्ठी करना चाहता हूं, न अहदे और कुर्सियां चाहता हूं, सिर्फ इतना चाहता हूं कि मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत को 100% अपनी वफात के वक्त जहां छोड़कर गए थे, इस मेहनत के जरिए उम्मत दोबारा वहां पहुंच जाए। फिर खुद ही फरमाया कि जहां हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम छोड़कर तशरीफ ले गए थे, उम्मत के हर तबके का हर फर्द 100% अपने ईमान में कमाल हासिल किया हुआ, ईमानी सिफात से आरास्ता, नबूवत की रोशनी में जिंदगी गुजारने वाला और हरेक इसका दाई था, दीन सीख रहे थे, दीन पर चल रहे थे और दीन के दाई थे। इसीलिए सारी तारीख उठाकर देख लो और पूरी सीरत का मुताला कर लो, किसी एक फर्द के बारे में कि जिनका सहाबी होना साबित हो जाए कि वो सहाबी थे और वो दाई नहीं थे, पूरी तारीख में एक फर्द ऐसा नहीं मिलेगा। उम्मत पूरी की पूरी, और ये इस वक्त जितने तबकात हैं, गरीबों के, अमीरों के, ताजिरों के, काश्तकारों के, जवानों के, बूढ़ों के, मर्दों के, औरतों के, ये सारे तबकात उस वक्त में भी थे, लेकिन मुश्तरका तौर पर जो उम्मत की सबसे बड़ी ताकत थी, जो उम्मत का सबसे बड़ा सरमाया था, जिस पर उम्मत उम्मत थी और जिस पर उम्मत के साथ खुदाई वो सारे वादे पूरे हो रहे थे, वो उम्मत की मुश्तरका मेहनत, वो ईमान की दावत थी, नबूवत वाले इल्म की रोशनी में जिंदगी थी, अखलाक की बुलंदी थी, और सिवाय अल्लाह को राजी करने के किसी की कोई और गरज नहीं। इस मेहनत से दोबारा حکمت وہاں آ جائے. پانچ آمد ہو مسجد اور جماعت ہو, چار مہینے ہو, پیدل ہو, سواری ہو, اندر ہو, باہر ہو, ملکوں میں ہو, علاقوں میں ہو, اصل مقصود ہر فرد امت کو اپنی ذمہ داری کا احساس ہو, اور احساس کے ساتھ پھر اس پر جان مال لگانے والے بن جائیں. صرف احساس ہونا کافی نہیں ہوگا, اوہو سردی لگ رہی, سردی لگ رہی, سردی لگ رہی, احساس ہے کپڑا اوڑھتے نہیں, سردی کیسے جائے گی؟ ہم امتی ہیں, اللہ کے بندے ہیں, بندگی زندگی کا مقصد ہے, امتی ہیں, محمد صلی اللہ علیہ وسلم کے کام کے لیے ہیں. حضور ہمیں اپنے پیچھے اور آنے والی قیامت تک کے ہر امتی کے ہر پوری امت کے ہر فرد کو اپنے کام کے لیے پیچھے چھوڑ کر تشریف لے گئے ہیں. اسی لیے سارے نبیوں نے تو اپنی اپنی محنتوں کے بعد دعائے مستجاب کو استعمال کر لی ہے. محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اس دن دعا کریں گے جب ساری امت وہاں اکٹھی ہو جائے. بولیں جب میرے محترم دوست اور بزرگ, یہ جو ہمارا اجتماع, یہ جو ہمارا مسجد اور ہمارا محنت, ہمارا پاس کام, আমাদের গাছটার তালিম, আমাদের নিজের এলাকা এবং বাইরে, এলাকার বাইরে আমাদের নকল হরকত, আসা যাওয়া, মেহনত, এটার মাকসাদ শুধু এটাই, একটা জিনিসই মাকসাদ, সেটা হল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের উপরে জিম্মাদারি দিয়ে গেছেন, এই নবীওয়ালা মেহনতের জিম্মাদারি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে মেহনতের জন্য সমস্ত উম্মতের মধ্যে বাছাই করছেন এবং আল্লাহ তাআলার যেই কারণে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলছেন, আখ্যায়িত করছেন, ওইটা আমাদের মধ্যে পুনরায় জীবিত হয়ে যায়, এটি একমাত্র মাকসাদ, অন্য কোন মাকসাদ নাই. যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিসটাকে মেহনত করে উম্মতের মাঝে রেখে গেছিলেন, যেটা এখন আমাদের থেকে দূরে সরে, যার থেকে আমরা দূরে সরে গেছি, ওই দূরত্বটা শেষ হয়ে যে যে অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে রেখে গেছিলেন, ওই অবস্থায় পৌঁছা এবং ওই অবস্থার উপরে সারা উম্মতকে উঠানো, এটি হল আমাদের এই মেহনতের মাকসাদ, এছাড়া দ্বিতীয় কোনো মাকসাদ নাই. হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি যিনি দ্বিতীয়বার এই মেহনতকে শুরু করতেন, যার মেহনত শুরু করার পরে, যার শুরু করার পরে থেকে আমরা এই মেহনতকে পাইছি, উনি নিজেই বলছেন, আল্লাহ তাআলার কসম খেয়ে বলছেন, একবার দুইবার তিনবার আল্লাহ তাআলার কসম খাইছে, যে আল্লাহর কসম, আল্লাহর কসম, তারপরেও আল্লাহর কসম. কখন বলছিলেন এই কথাটা? কিছু মানুষ ওনাকে জিজ্ঞেস করছিলেন, এই মেহনত করনাওয়ালা কিছু মানুষ, যে আপনার মুখে শুধু একটাই কথা, একটাই আশা, একটাই তামান্না, একটা জিনিসের জন্যই আপনি শুধু ব্যস্ত, যে আপনার কাছে আছে তাকে, যার কাছে আপনি যান তাকে একটাই কথা আপনি বলেন, চাই লোকটা বুড়া হোক অথবা জওয়ান হোক, কৃষক হোক অথবা ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক অথবা যেই হোক, যুবক হোক যেই হোক, পড়ালেখা জানুক আর পড়ালেখা না জানুক, সকলকেই আপনি একটা কথাই বলেন, সেটা হলো বের হও, বের হও, বের হও, আল্লাহর রাস্তাতে বের হও. এই কথাটা বলার উদ্দেশ্যটা কি আপনার? সাহাবী ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা ওনার কবরকে নূর দ্বারা ভরে দেন. উনি বলছিলেন যে দেখো, আমার এই বলাটা, এই আমার এই দুর্ভাগ, আমার এই পেশানি আর আমার ভিতরের অস্থিরতা, এই সব কিছু সমন্বয়ে একটা জিনিস আমি চাই. প্রথমে তোমরা জেনে নাও, আমি কোন রাজত্ব পেতে চাই না, আমি কোন সম্পদ একত্রিত করতে চাই না, বিশাল সম্পদের মালিক হয়ে যাবে আমি চাই না, আমার সাথে বিরাট একটা দল হয়ে যাবে, আমি তাদের সর্দার হয়ে যাব, এরকম কিছু আমি চাই না, দুনিয়ার কোনো ভালো মন্দ আমার চাওয়া না, আমি একটা জিনিস চাই, সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে পর্দা করে দেওয়ার আগে, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এই উম্মতকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থানে রেখে গেছিলেন আকীদাগত দিয়ে, আমালগত দিক দিয়ে এবং তাদের মেহনতগত দিক দিয়ে যে অবস্থানে রেখে গেছিলেন, আমি চাই যে উম্মত আবার সে অবস্থায় ফিরে আসুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যারা ছিলেন, অর্থাৎ ইসলাম যারা কবুল করছিলেন, তাদের সকলেই সকলের মধ্যেই ইমানের পূর্ণতা ছিল, এমন পূর্ণতা ছিল যে নবীদের পরে ওইরকম পরিপূর্ণ অবস্থায় পৌঁছা বড় কঠিন ব্যাপার, এমন ইমানের পূর্ণতা ছিল। তাদের জীবন আল্লাহ তাআলার আসমানি এলাহর পক্ষ থেকে আসা আসমানি এলেম অনুযায়ী তাদের জীবন ছিল, অর্থাৎ যেই জীবনের বিবরণ এলেমের মধ্যে আছে ওই জীবন তাদের তাদের অর্জন ছিল, ওইভাবেই তাদের জীবন গড়া ছিল, তাদের আখলাক উত্তম আখলাক ছিল, যে আখলাকের সমর্থন কোরআন এবং হাদিসে করে ওই আখলাকই তাদের মধ্যে বিদ্যমান ছিল, তাদের সকলেরই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিল, এই সমস্ত মহাত্ম মহাগুণাবলী তো ছিলই এবং এর কোনোটাই তারা দুনিয়ার কোনো লাভে আর দুনিয়ার কোনো লোভে করেন নাই, একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই তারা করতেছিলেন, তাদের জীবনে আর কিছু চাওয়া পাওয়া ছিল না, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি এটাই তাদের চাওয়া পাওয়া ছিল। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এমন না যে তারা সকলেই সচ্ছল ছিলেন, কোন অভাব অভিযোগ তাদের সবাই ছিল না, অভাবই কোনো পরিবার তাদের মধ্যে ছিল না, না এখনো যেমন সব রকমের মানুষ দুনিয়াতে আছে, ধনী গরিব মালদার মালহীন পড়ালেখা জানে জানে না, এই অবস্থা তখনও ছিল, তাদের মধ্যে ধনীও ছিলেন তাদের মধ্যে গরিবও ছিলেন, তা সত্ত্বেও এই গুণাবলগুলো তাদের মধ্যে সকলের মধ্যেই ছিল এবং সামগ্রিকভাবে সকল সাহাবীর মধ্যে যেই গুণটা সমানভাবে ছিল সেটা হলো যে আল্লাহ রাস্তাতে নিজের জান আর নিজের মালকে নিয়ে মেহনত এই জন্য করার অভ্যাস, এই জন্য করার আদর এবং এই করার দূত তাদের সকলের মধ্যে ছিল যে আল্লাহ তাআলার দিন দুনিয়াতে কি করে জিন্দা হয়ে যায়, এই জিনিসটা সকল সাহাবীদের মধ্যে ছিল, কোন পরা ছিল না তাদের জানের, কোন পরা ছিল না তাদের মালের। জেনে মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যদি বলা হয়, যদি আমরা তালাশ করি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়েছেন কোন মানুষ ওই জমানাতে, ইমান আনছে নবীর নবীকে দেখছেন, ইমান আনছেন সাহাবী হয়েছে, সাহাবী তো হয়েছেন বটে কিন্তু দিনের জন্য নিজের জান মাল খরচ করেন নাই, সফর করেন নাই, দিনের জন্য ব্যস্ত ছিলেন না, ফিকির মান ছিলেন না, দিন দুনিয়াতে জিন্দা হোক মানুষের মধ্যে দিন আসুক এটার জন্য তার কোনো পরেশানি ছিল না, এরকম একজন সাহাবিও পাওয়া যাবে না। তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই দিন এবং এই মেহনতের মাকসাদ যেটা নিজেকে ইমানি সিফাত দিয়ে সাজানো, আল্লাহ তাআলার বান্দা হিসাবে বান্দেগির উপরে নিজেকে উঠানো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামকে নিজের কাম মানানো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামকে নিজের জীবনের জন্য জায়গা করা দেওয়া করে দেওয়া, এটা আমাদের সকলের জন্যই জরুরি, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী এমন পাওয়া যাবে না যে ইমানওয়ালা তো খুব ছিলেন, ইবাদত করনওয়ালা খুব ছিলেন, আখলাকও খুব ছিল, হুজুর আল্লাহ তাআলার সাথে তাল্লুকও খুব ছিল, কিন্তু দাওয়াতের কাম যেটা এটার সাথে তার সম্পর্ক ছিল না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এরকম কোন সাহাবী দুনিয়া পাওয়া যাবে না। এই জন্য তাদের কাম ছিল, এই জন্য তাদের কাম ছিল যে ইমানের দাওয়াতকে দেওয়া, ইমানের দাওয়াত দেওয়া তাদের কাম ছিল, সকলেরই কাম ছিল, মদিনাবাসীর সকলেরই কাম ছিল যদি ইমানের দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার এলেম অনুযায়ী নিজের জীবনকে গড়া, নিজের আখলাককে আল্লাহ তাআলার পছন্দের বানানো, আল্লাহ তাআলার সাথে নিজের তাল্লুককে কায়েম করা এবং আল্লাহ তাআলাকে সব রাজি করার জন্য একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য করা, এবং এই অবস্থাটা এই জিনিসগুলো সমস্ত মানুষের মধ্যে আছে, এইটাই ছিল মদিনাওয়ালাদের ফিকির, এইটাই ছিল মদিনাওয়ালাদের গম, আর এইটাই ছিল মদিনাওয়ালাদের ব্যস্ততা। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ হযরত ইলিয়াস রহমতুল্লাহ বলেন যে আমি এই জিনিসটাই চাইতেছি যে সমস্ত উম্মত এরই বলে উঠে। حضور پاک صلی اللہ علیہ وسلم کی زبانی کہلوایا قل یا ایہا الناس انی رسول اللہ علیکم جمیعا، پیارے نبی آپ خود اپنی زبان پہ ترجمان سے کہہ دیجئے لوگوں تم سب کے لیے اللہ نے مجھ کو بھیجا، میں اللہ کا پیغمبر ہوں، اللہ کا نبی ہوں اور تم سب کے لیے ہوں، اسی لیے سب سے پہلی میراث، سب سے پہلا پیغام کہ اب آپ اپنی ذمہ داری پوری کر رہے ہیں، جیسے اللہ نے آپ کو ذمہ داری دی تھی، یا ایھا النبی انا ارسلناک شاہدا ومبشرا ونذیرا وداعيا الى الله باذنه وسراجا منيرا، آپ کی ذمہ داری ہے، آپ کو ایمان کی دعوت دینی ہے، اور ایمان کی دعوت دینے والے کیونکہ آپ کے بعد کوئی نبی نہیں، قیامت تک یہ سلسلہ چلتا رہے، جو ایمان والے کے گھر پیدا ہو وہ ایمان کا داعی ہو، اسی لیے مسلمان کے گھر پیدا ہونے والے بچے کے ایک کان میں اذان اور دوسرے میں اقامت، جس کے لیے پہلے دن کی آواز کہ جو پیغام ہم نے آپ کو دیا ہے، یا ایھا المدثر قم فانذر، کملی اوڑھ کر لیٹنے والے نبی کھڑے ہو جائیے، وربک فکبر، اپنے رب ہی کی بڑائی بیان کیجئے، جھگی میں، جھوپڑی میں، شاہی محل میں آپ کے کلمہ پڑھنے والے، آپ کو اللہ کا نبی برحق ماننے والے، اللہ کو اللہ ماننے والے کے گھر میں جو بچہ پیدا ہو اس کے کان میں پہلے دن وہ آواز پڑے گی جس کی آواز ہم نے آپ سے پہلے دن لگوائی، خبردار اب تم باپ کے بیٹے بعد میں ہو، آگے چل کے بیوی کے شوہر بعد میں بنو گے، کارخانہ اگر کھولو گے تو مالک بعد میں بنو گے، جو نسبتیں ہوں گی سب بعد کی ہوں گی، آج تم نے آنکھ کھولی ہے، ماں کے پیٹ سے پیدا ہوئے ہو، بندگی تمہاری زندگی ہے، محمد صلی اللہ علیہ وسلم والی آواز تمہاری آواز، تمہارے نبی کے سر پر جب نبوت کا تاج رکھا گیا، پیغمبری دی گئی، پہلا حکم تھا قم فانذر وربک فکبر، او مسلمان بچے آج پہلی آواز تیرے کان میں جائے گی، اور جس دنیا تیرا جنازہ اٹھے گا کوئی رو رہا ہوگا، کسی کی ہچکیاں بن رہی ہوگی، تجھے اسی تکبیرات کے ساتھ رخصت کریں گے، آیا تھا اللہ اکبر کے ساتھ، جا رہا ہے اللہ اکبر کے ساتھ، ان دو کے بیچ میں تیری زندگی کے چند ایام ہیں، جو کچھ نظر آئے، آسمان بہت چھوٹے، اللہ بہت بڑے، زمینیں بہت چھوٹی، اللہ بہت بڑے، مشرق مغرب شمال جنوب چاند سورج ستارے سیارے، اس کے بیچ کی جتنی شکلیں، تیری پہلے دن کی آواز اللہ اکبر، اب تو بول نہیں سکتا ہے، تو کفن میں لپٹا ہوا ہے، تیرے جنازے میں جتنے ہیں ہر ایک تجھے اللہ اکبر کے ساتھ رخصت کر رہے ہیں. یہ بھی تھوڑے دنوں کی زندگی ہے، تجھے اللہ کی بڑائی بولنی ہے، اللہ ہی کی بڑائی سننی ہے، اللہ ہی کی بڑائی سوچنی ہے، اللہ ہی کی بڑائی کو دل بھیتر اتارنا ہے، اور نبی کی نیابت میں اس اللہ کی بڑائی کی دعوت کو لے کر عالم کے چار کونے میں جان اپنی، مال اپنا، صلاحیتیں اپنی کے ساتھ دنیا کے چکر لگا کر ایک ایک کے گھر یہ دعوت پہنچا دی. تو بولیں جو حضور صلی اللہ علیہ وسلم تو دنیا تے এর আগে বলতেছিলেন যে অল্পদিনই ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজমুআকে তৈরি করে দুনিয়া থেকে চলে গেলেন. উম্মত পিছে আসতেছে, উম্মত আসা শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত আসবে. যেহেতু সমস্ত উম্মতের উপস্থিতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে যান নাই, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দোয়াটা করেন নাই যে দোয়াটা সমস্ত নবী করতেন. যেহেতু তাদের উম্মত যারা ছিল তাদের সামনে উপস্থিত ছিলেন, নবীদের সামনে উপস্থিত ছিল, তো শেষ দোয়া যেটা কবুল দোয়া সমস্ত নবীকে কি দেওয়া হয়েছে যে দোয়াটা কবুল হবে, তো তারা তাদের উম্মতের উপস্থিতিতে করে গেছেন. মেরে মোহতরাম দস্তর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আসতেছিল, আসতেছে, কেমন পর্যন্ত আসবে. এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দোয়াটা করেন নাই. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দোয়াটা রেখে দিতেন যেদিন কেয়ামতের ময়দানে সমস্ত উম্মত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থাকবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দোয়াটা করবেন. মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, নবীর কামের সাথে যাদের সম্পর্ক থাকবে, নবীর কাম ভালো, নবীর কামটা করা দরকার, এটা আমাদের জিম্মাদারে দেওয়া হয়েছে, এই উপলব্ধি যাদের থাকবে আর তারা করবে, তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ কিয়ামতের ময়দানে নবীর এই দোয়াটা এদের হকেও কবুল হবে. হ্যাঁ, এতটুকু এহসাস হয়ে যাওয়া, উপলব্ধি করতে পারা যে না ভালো, কামটা ভালো, এটা যথেষ্ট না, এটা যথেষ্ট না. প্রচন্ড শীত পড়তেছে, উপলব্ধি হইতেছে শীত, শীত থরথর করে কাঁপতেছে, হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে, বুঝতেছে পরিষ্কারই সে বুঝতেছে, কিন্তু না জামা গায়ে দিতেছে, না চাদর গায়ে দিতেছে, না গরম কিছু গায়ে দিতেছে, না মোজা পড়তেছে, এর কোনো ব্যস্ততা নাই. কে বলেন সে কি শীতের হাত থেকে রক্ষা পাবে? মেরে মোহতরম দোস্তর শুধু এতটুকু বলা যে ইসলাম ভালো, ইসলামের তবলিগের কামটা ভালো, নবীদের কাম, নবীওয়ালা কাম, এটা ভালো, শুধু এতটুকু ভালো বুঝতে পারাটা, উপলব্ধি হওয়াটা এটা যথেষ্ট না. ওই রকম যেরকম শীতের উপলব্ধি হওয়া যথেষ্ট না, শীত নিবারণের জন্য, শীতের হাত থেকে বাঁচার জন্য যথেষ্ট না. মেরে মোহতরম দোস্তর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের সকলের জন্যই নবী. ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তোমাদের সকলের জন্যই আমি নবী, তোমাদের সকলের জন্যই আমি রাসূল. আমাকে পাঠানো হয়েছে যে তোমাদেরকে একটু সজাগ করার জন্য, সচেতন করার জন্য, সতর্ক করার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য. আমি এই জন্য আসছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তি দেওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত পাঠাইলেন জিবরীল আমিনের মাধ্যমে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির, হে কম্বলওয়ালা উঠুন, আল্লাহ তাআলার ভয় প্রদর্শন করেন, আল্লাহ তাআলার বড়াই বয়ান করেন, বর্ণনা করেন. আল্লাহ তাআলা বড়, গাফেল থেকো না, আল্লাহ তাআলা বড়. এই যে তোমার মাথার উপরে আসমান দেখতেছো, বিশাল আসমান, বিশাল আসমানের চেয়ে আল্লাহ তাআলা বড়, বিস্তৃত জমিন দুনিয়ার এই প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত তার চেয়ে বড়, সাগর উপসাগর মহাসাগর যা কিছু তুমি দেখতেছো, যা কিছু তোমার কল্পনা আছে তার চেয়ে আল্লাহ তাআলা বড়. আল্লাহ তাআলার বড়াই বড় বড় বর্ণনা করেন আপনি. মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের জীবনের নবুয়তের জীবনের ইবতেদা শুরু তো এখানে কথা দিয়ে হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা জন্মগ্রহণ করবে, উম্মতের মধ্যে যারা জন্মগ্রহণ করবে, ওই মা বাবার ঘরে যেই মা বাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কালিমাকে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ নবীকে নবী হিসাবে মানছে, আল্লাহ তাআলাকে নিজের খালেক আর মালিক আর রব হিসাবে যে স্বীকার করছে, তার ঘরে যে সন্তান জন্ম নেবে তার জীবনের ইবতেদা হবে কি দিয়ে, তার জীবনের শুরু, তার জীবনের শুরু হবে কোন কথা দিয়ে, এটা শরীয়তের মধ্যে ফয়সলা করে দেওয়া হয়েছে। যেই জিনিস দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের জীবনের ইবতেদা হয়েছে, ওই একই জিনিস দিয়ে হার মুসলমান ঘরের বাচ্চার জীবনের ইবতেদা হবে। সুন্নত কি? মুসলমানের ঘরে বাচ্চা যখন জন্ম নেবে তার এক কানের মধ্যে বলা হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আওয়াজ তার কানে দিয়ে দেওয়া হবে। আজানের আওয়াজ গুলো আর এক কানের মধ্যে তার একামতের আওয়াজ গুলো দিয়ে দেওয়া হবে। ওই সবকিছুই আল্লাহ তাআলার বড়াই এবং আল্লাহ তাআলার বড়ত্ব এবং আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার আজমত আর আল্লাহ তাআলার কিবরিয়াই ভরা। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, অর্থাৎ তাকে বলা হলো, তাকে জানাই দেওয়া হল, হে মুসলমান নবজাতক, তোমার জীবন শুরু হল আল্লাহ আকবার দিয়ে, এই পরবর্তীকালে তোমার কাম হবে, তুমি কিছুদিন বেঁচে থাকবে তখন তোমার কাম হবে আল্লাহ তাআলার বরকত থেকে দিলের মধ্যে বসানো, আর কোন কিছুর বরকত যেন তোমার দিলের মধ্যে না থাকে, আর কোন কিছুর গুরুত্ব যেন তোমার দিলের মধ্যে না থাকে, সর্বপ্রথম এটিকেই পাঠায় দেওয়া হলো, এটিকেই ধরে রাখো, এটিই তোমার শাবক, আল্লাহ তাআলার বরকত দিলের মধ্যে তোমার দিলের মধ্যে বসাইতে হবে, আল্লাহ তাআলার বরকতের কথা তোমার জবানে উচ্চারণ করতে হবে, মানুষের কাছে বলতে হবে, এইটা তোমার এলাকায় যারা আছে তাদের কাছে বলতে হবে, তোমার ঘরে তাদের কাছে, তোমার ঘর আলাদের কাছে বলতে হবে, আস্তে আস্তে এই আল্লাহ তাআলার বড়াই বরকতের দাওয়াত নিয়ে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত তোমাকে পৌঁছতে হবে। এই নবজাতক শোনো, তোমাকে মনে কর, তোমার তোমাকে সিদ্ধান্ত জানাই দেওয়া হয়, তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকে জানাই দেওয়া হইল, কি সিদ্ধান্ত জানানো হল, যে তুমি সর্বপ্রথম আল্লাহ তাআলার বান্দা, তুমি সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবীর অনুসারী, এরপরে তুমি যদি বেঁচে থাকো অনেকদিন পরে যে তুমি কোন স্ত্রী স্বামী হবে, তুমি যদি বেঁচে থাকো অনেকদিন পরে যদি কোনো দোকান খুলো তাহলে তুমি দোকানদার হবে, যদি কোনো কারখানা খুলো তাহলে কারখানার মালিক অনেকদিন পরে হবে, কিন্তু আজকে থেকেই এখন থেকেই তুমি আল্লাহ তাআলার বান্দা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, এটাকে তুমি ধরে রাখো। মেরে মোস্তারাম দোস্তর বুজুর্গ, এই আমাদের এই মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনত, গাছের মেহনত আর তালিমের মেহনত, মসজিদ আর জামাতের মেহনত, আর পাঁচ কামের মেহনত, আর এই ছয় নম্বরের মেহনত, যে ইমানের পুখ্তগি আল্লাহ তাআলার আসমানি এলেমের রোশনিতে আমার জিন্দগির আমল, আমার আখলাক, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, আল্লাহ তাআলাকে রাজি করার জজ্বা, নিজের জান আর মালকে নিয়ে সারা দুনিয়াতে ছড়াই পড়া, সারা দুনিয়ার মানুষের কাছে দিনকে পৌঁছানো, মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, এই সব কিছুর মাকসাদ এইটি, যে আমার জীবনে একটা জিনিস দুইটা জিনিস শুধু তা থাকবে, আল্লাহ তাআলার বরকত থাকবে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থাকবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত থাকবো, এই দুই জিনিসকে আমার মধ্যে এবং সারা দুনিয়ার মানুষের মধ্যে আনার জন্য যে মেহনত আমাদের আমার কাম হবে, এটার জন্য আল্লাহ তাআলা আমাকে এই উম্মতের অন্তর্ভুক্ত করছেন, আর এইটি হল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে আল্লাহ কি বড়াই বলনে ওয়ালি, আল্লাহ হি কি বড়াই কো সুননে ওয়ালি, আল্লাহ হি কি বড়াই কো সোচনে ওয়ালি, আল্লাহ কে হর গৈর কো ছোটা বলনে ওয়ালি, আল্লাহ কে হর গৈর কি ছোটাই সুননে ওয়ালি, আল্লাহ چھوٹا سوچنے والی پوری ایک امت بنائی تھی. خیر امتی کرنی, میرے زمانے کی امت بہت اچھی, کپڑوں کی وجہ سے نہیں, دولتوں کی وجہ سے نہیں, زمینداروں کی وجہ سے نہیں. وہاں کہاں کپڑے تھے, وہاں تو تشکیلیں ہو رہی ہے, تقاضا ہے, جانا ہے, اور خود اپنا پورا تن ڈھانکنے کو کپڑا نہیں ہے, صرف ستر عورت کے مقدار کی ایک لنگی ہے. کپڑے کی کمی کو بہانہ نہیں بنا رہے ہیں, گھر جاتے ہیں, گھر والوں سے کہتے ہیں اپنی چادر دے دو, جہاں تقاضے پہ جانا ہے وہاں کا موسم ٹھنڈا ہے. ہر ایک کو, میرے زمانے کی امت بہت اچھی, کپڑوں کی وجہ سے نہیں, دولتوں کی وجہ سے نہیں, میرے زمانے کی امت بہت اچھی. ان کا چھوٹا, ان کا بڑا, ان کا بوڑھا, ان کا جوان, ان کی پردہ نشین خاتون, ان کی دوشیزہ, ان کا جوان جس کی جوانی چار کونوں سے پھوٹ کے باہر آ رہی ہو, ہر ایک اللہ کی بڑائی کو بولنا, سننا, سوچنا اور اسی پہ جان و مال لگا دینا. یہاں تک کہ اس محنت کو کرتے کرتے اگر سانسے مارتا سمندر بیچ میں آیا ہے تو امیر جماعت نے یوں کہا ہے, ہل ہاذہ النطفہ, یہ پانی کی بوند, یہ پانی کی بوند سمندر ہے, موجیں اٹھ رہی ہے, سانسے مارتا ہوا سمندر ہے. اللہ کی بڑائی اتنی دل بھیتر اتری ہوئی ہے, گھر غیر نظروں میں چھوٹا ہے. ماں محمد یوسف صاحب رحمت اللہ علیہ فرمایا کرتے تھے, اللہ کی بڑائی اللہ اکبر وغیرہ فصغر, اللہ کو ہی بڑا بولو, اس کا غیر جتنا سکھ شکل میں ہے اس کی چھوٹائی کو سوچو. سمندر بیچ میں آیا, کیا تھا یہ پانی کی بوند, ایک بوند, دو بوندے, دس بوندے, ہزار لاکھ, دس لاکھ, کروڑ, دس کروڑ, ساری بوندے بن کے جمع ہو کے دریا بنی, سمندر بنی. اور جو یقین ایک بوند کے بارے میں ہے وہی یقین, جیسے ایک بوند بہت چھوٹی, کھانسے مارتا سمندر بہت چھوٹا, جس اللہ کے کام میں جا رہے ہیں وہ اللہ بہت بڑا, جتنا وہ بڑا اتنی اس کی دعوت بڑی, اس کا اتنا کام بڑا, اس کا اتنا نام بڑا. سمندر نے راستے دے دیے. جو بات اللہ کی طرف سے پیغمبر کے ساتھ ہوئی تھی, کہ وہ تو پیغمبر تھے, یہاں تو امتی ہیں, حضرت موسیٰ علیہ الصلوۃ والتسلیم کے لیے بارہ راستے بنے تھے, پیغمبر تھے. یہ محمد صلی اللہ علیہ وسلم کے غلام ہیں, یہ محمد صلی اللہ علیہ وسلم کے امتی ہیں, جو نبی والے درد کے ساتھ, نبی والی سوچ کے ساتھ, نبی والے غم کے ساتھ, نبی والے جذبے کے ساتھ, ایک اللہ کا کلمہ دنیا میں بلند ہو جائے, صرف اس غرض کے ساتھ چل رہے ہیں. خدا ان کے ساتھ وہ معاملہ کر رہا ہے جو پیغمبر کے ساتھ کیا. حضرت ابراہیم علیہ الصلوۃ والتسلیم خلیل الرحمن تھے, پیغمبر تھے, ان کے لیے آگ کو باغ بنایا تھا. قلنا یا نار کونی بردا و سلاما علی ابراہیم, ہم نے آپ سے کہا تھا ٹھنڈی ہو جا. نبی تھے, پیغمبر تھے, آگ نکل آئی پہاڑ سے, امیر المومنین عمر فاروق رضی اللہ تعالی عنہ ایک صحابی تمیم داری سے فرما رہے ہیں, او تمیر اسے وہی واپس ڈھکیل کے آج ہاں سے آئی ہے. اجی میں تو بہت کمزور ہوں, میرے جب میں تجھے کہہ رہا ہوں اب امیر کا حکم مان رہے ہیں, اس لیے کہ امیر کی اطاعت میں نبی کی اطاعت, نبی کی اطاعت میں اللہ کی اطاعت, اللہ کی اطاعت میں اللہ کے ہر حکم کے ساتھ اللہ کی قدرت, اللہ کی مدد, اللہ کی طاقت. امیر کی اطاعت میں آپ کو دھکیلتے چلے گئے, پرے ہٹ پرے ہٹ پرے ہٹ پرے ہٹ دھکیلتے چلے گئے. وہاں پیغمبر کے لیے آگ کو باپ بنایا, یہاں ایک امتی آگ کو دھکیلتے ہوئے جا رہے ہیں. محمد صلی اللہ علیہ وسلم کو سمجھو وہ کیا دے گئے ہیں, یہ ٹھیکرے, یہ چتھرے, یہ نیچے, یہ عہدے, یہ کرسیاں. محمد صلی اللہ علیہ وسلم نے تو اس کی قیمت یہ بتائی کہ اگر مچھر کے پر کے برابر ہوتی تو خدا بے ایمان کو پھوٹ پانی نہ دیتا. امتیوں, تمہاری جانیں, تمہارا مال, تمہاری صلاحیتیں, جسے تمہارا خدا خود تم سے کہہ رہا ہے یا ایھا الذین آمنوا کونوا انصار اللہ, جانیں کھپا دو, مال لگا دو, صلاحیتیں استعمال کر لو, جس سے اللہ کا ہر بندہ بندی اللہ کو پہچان دے. یہ بڑائی دلوں میں اس طرح اتری ہوئی تھی کہ اب ہر جو شکل بیچ میں آئی ہر ایک چھوٹی نظر آئی. جیسے مولانا محمد یوسف صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے, اللہ کی بڑائی کو دلوں میں اتارنے کے لیے, اللہ کی عظمت کو دلوں میں اتارنے کے لیے اس کے لامات لامتناہی خزانوں سے براہ راست فائدہ اٹھانے کے لیے, اس اللہ کو اپنا بنانے کے لیے ہر شکل کو مٹی دیکھنا سیکھو. اللہ کا غیر جہاں جس شکل میں ہے وہ اس کی ابتدا مٹی ہے, انتہا مٹی ہے. مٹی سے مٹی میں نفع نہ نقصان, عزت نہ ذلت, بنانی نہ بگاڑنی. اللہ کے علاوہ جو کچھ ہے اسے مٹی بولنا, مٹی سوچنا, مٹی دیکھنا, اس کو سوچو, اس کو سمجھو کہ ہر شکل مٹی ہے. وہ اللہ بہت بڑے ہیں, بہت بڑے ہیں کہ جس نے ہر شکل کو مٹی سے شکل بنایا اور ایک دن ہر شکل کو مٹی بنائے گا. اللہ اکبر اکبر. یہ بات دلوں میں اتر جائے پھر اس کی ذمہ داری کے ساتھ یہ پیغام ہر ایک تک پہنچتا چلا جائے, اس کی شکل تھی ہجرت اور نصرت. مقام پر رہو تو یہ بولو, وادیوں سے گزرو تو یہ بولو, نادیوں میں جاؤ تو یہ بولو, شہروں میں جاؤ تو یہ بولو, دیہاتوں میں جاؤ تو یہ بولو, تاجروں سے ملو تو یہ بولو, بادشاہوں سے ملو تو یہ بولو, غریبوں سے ملو تو یہ, ہر جگہ آواز لگاتے چلے جاؤ اللہ اکبر. جتنا وہ بڑا اتنا اس کا حکم بڑا, جتنا وہ بڑا اتنی اس کی رضا بڑی, جتنا وہ بڑا اس سے اس کے انعامات بڑھے, جتنا وہ بڑا اتنا اس کا رحم بڑا, اس کی صفات, اس کی شان نشان. اب صاحب سمندر آئے تو پانی کا نسخہ, ایک جگہ بھیڑ لگی ہوئی ہے, لوگ جا نہیں رہے, ارے کیسے رکے ہو, کیوں راستہ روک رکھا, اجی وہ آگے شیر ہے. اچھا آگے آئے کان پکڑا جیسے بکری کا کان پکڑتے ہیں, اور ہم تو سینگ والی بکری بھی اگر دو مرتبہ سر ہلا دے تو اسے چھوڑ کے بھاگ لیتے کہ یہ تو مارتی ہے. جیسے بکری کا کان پکڑا جاتا ہے اس طرح پکڑ کے ہوتا, اس لیے خدا نے تجھے پیدا کیا ہے. خدا کی مخلوق کا راستہ روکے, یہ اللہ کا کام کرنے جا رہے ہیں, یہ اپنے نبی کے شہدائی ہیں, یہ نبی کی چال کو اپنی چال بنا رہے ہیں, یہ نبی کی آواز میں آواز ملا رہے ہیں, یہ نبی کی طرح واقعے کھیل رہے ہیں. کہ ان کے نبی کے گھر میں تین چاند دے کے گئے چولہے نہیں جلے, ان سے پوچھو ان کے پیٹ پر کتنی مرتبہ پتھر بندے ہیں, انہوں نے کیسے پتے چبائے ہیں, ایک کھجور پہ کیسے گزارا کیا, ان کا راستہ روکتا ہے. بڑے یہ راستہ دے دیا. اللہ کی بڑائی دل میں اس انداز سے اتری ہوئی تھی کہ جو شکل سامنے آئی وہ چھوٹی, اللہ بہت بڑے, اللہ بڑے ان کا کام بڑا. جب اتنے بڑے کام کے لیے چلیں گے اس اللہ کی بڑائی کے ساتھ اس کی مددیں شامل حال ہوں. اسی لیے اللہ پاک نے تو اپنے پیارے پیغمبر صلی اللہ علیہ وسلم سے فرما دیا, یا ایھا النبی حسبک اللہ ومن اتبعک من المؤمنین. پیارے نبی اللہ آپ کے لیے کافی. وہاں تو حضرت ابراہیم علیہ السلام نے کہا تھا میرے لیے میرا اللہ کافی. شان نبوت محمد صلی اللہ علیہ وسلم کی شان, تمام سر نبیوں کے سردار, آپ کا اعزاز کیا ہے؟ وہاں خلیل الرحمن کہہ رہے ہیں حسبنا اللہ ونعم الوکیل, یہاں خود خدا پاک کہہ رہے ہیں. پیارے نبی آپ کے لیے اللہ کافی. ومن اتبعک من المؤمنین, جو بھی آپ کی سوچ کو اپنی سوچ بنائے گا, جو آپ کے درد کو اپنا درد بنائے گا, جو اپنی تعلیم آپ کی تعلیم کو آپ کے علم کو آپ کے عمل کو آپ کے تقوی کو آپ کے زہد کو آپ کے صبر کو آپ کے شکر کو آپ کے خدا کے سامنے کے گڑگڑانے کو آپ کے امت کے حق میں راتوں کے رونے کو, جو آپ کی محنت کو اپنی محنت بنائے گا خدا اس کے لیے کافی. ہمیں تو اللہ نے محمد صلی اللہ علیہ وسلم کے واسطے سے اتنی زبردست میراث دی, ہم ہی ناداں چند کلیوں پہ راضی ہو گئے. زمین کا ٹکڑا مل گیا, کچھ ٹکڑے مل گئے, ایک آدھ جگہ کوئی حیثیت بن گئی, کوئی عہدہ مل گیا, اب پھولے نہیں سماتے. ارے نادان اپنے کو سوچ, کس اللہ کا تو بندہ ہے, کس نبی کا تو امتی ہے. ساتوں زمین و آسمان اور اس کے درمیان کی ہر چھوٹی بڑی مخلوق تیری خدمت کے لیے ہے. اگر تو اللہ کا سچا بندہ ہے, محمد صلی اللہ علیہ وسلم کا سچا غلام اور امتی. یہ جماعت ہمارے بھولے ہوئے سبق کو یاد دلانے کے لیے ہے. اور یہ سب جانتے ہیں کہ بچہ جب سبق مدرسے میں مکتب میں استاد کو صحیح صحیح سنا دیتا ہے تو استاد کی طرف سے واہ واہ واہ واہ واہ واہ ماشاء اللہ, بھائی بڑا اچھا بچہ ہے, بڑا پکا سبق سنایا. استاد کے پاس چاکلیٹ ہوتی ہے تو دیتے ہیں, کوئی مٹھائی ہو تو دیتے ہیں, کوئی پیسہ ہو تو دیتے ہیں. وللہ المثل الاعلی, جب امت اپنا بھولا ہوا سبق صحیح سنائے گی, ہر فرد امت بندگی میں پکا میں خیشار بندہ عرشوں کا بندہ ہوں, نہ میں عہدے اور کرسیوں کا بندہ ہوں, نہ میں زمینوں کے ٹکڑوں سکوں کا بندہ ہوں, میں بندہ ایک معبود برحق لا الہ الا اللہ وحدہ لا شریک لہ, میں اس کا بندہ ہوں. جب یہ بندگی کو سچی ثابت کر دیں گے اللہ کے لیے اور سارے کاموں میں نبی کے کام کو مقدم رکھتے ہوئے نبی کے کام کے تقاضوں پر, اس لیے تو کہتے ہیں صحابہ کی سیرت کو سامنے رکھ کر چلو. آئے مسجد نبوی میں حضور پاک صلی اللہ علیہ وسلم نے فرمایا ادھر والے اس روپ پر, ادھر والے اس روپ پر. کہاں جانا ہے؟ مدینہ منورہ سے جب اتنا اتنا چل چکو تو اپنے پرچے میں جماعت کا رخ دیکھ لینا, وہ تمہارا رخ ہے, تمہیں وہاں چلنا. ایک نے نہیں کہا, ہم تو نماز پڑھنے آئے تھے, ابھی گھر والوں سے تو کچھ کہا نہیں, ابھولا کام تو یوں رہ گیا. نہیں, گھر ہی سے وضو کر کے آئے ہیں. اب وضو کرنے کا مطلب خالی ہاتھ پیر دھونا نہیں تھا, جن جن شکلوں میں ہم تھے ان ساری شکلوں سے ہاتھ پیر دھو کر آئے ہیں. اب تو ہم خدا کے ہیں, خدا کے رسول کے, جو تقاضا ہو اس کے لیے حاضر. جن سے خدا کام لیتا ہے وہ ہوتے ہیں. اسی لیے صحابہ کی صفت میں فرمایا گیا ہے, عبداللہ ابن عباس رضی اللہ تعالیٰ عنہ فرماتے ہیں, انتخبہم اللہ لصحبت نبیہ ولنقل دینہ. صحابہ کو اللہ نے چھانٹا تھا اپنے نبی کے ساتھ کے لیے. کہ نبی کون ہے؟ عقیدے کے, عمل کے, اخلاق کے, سینے کے, مرنے کے, کھانے کے, پینے کے, اندھیرے کے, اجالے کے, انتہائی پاک صاف. کہ اتنے پاک صاف کے ساتھ رہنے والے تو ایسے ہی پاک صاف ہوا کرتے ہیں. اسی لیے کہا برہم قلوبان, بہت پاک. اور دوسری صفت بتائی, ان کو اللہ نے چھانٹا تھا نبی کے دین کو دوسروں تک پہنچانے کے لیے. اللہ جزائے خیر دے صحابہ کرام رضوان اللہ اجمعین نے دونوں کا حق ادا کر دیا, نبی کی صحبت میں رہنے کا حق ادا کیا. آئے تھے کفر کے ساتھ, آئے تھے شرک کے ساتھ, آئے تھے جہالتوں کے ساتھ, آئے تھے حیوانیت و پرپریت کے ساتھ, آئے تھے انسانیت سے آری, آدمیت سے کوڑے, آئے ایسے تھے. لیکن محمد صلی اللہ علیہ وسلم کی صحبت اور آپ کی ایمان کی دعوت, اس لیے کہتے ہیں جب ایمان کی دعوت اصولوں کے ساتھ, آداب کے ساتھ, جان و مال کی قربانیوں کے ساتھ, صرف اور صرف اللہ کو راضی کرنے کے جذبے کے ساتھ دی جاتی ہے, تو سب سے پہلے استعدادوں میں اور صلاحیتوں میں ضلع پیدا ہوتی ہے. عمر کو امیر المومنین کس نے بنایا؟ خلیفۃ المسلمین کس نے بنایا؟ کہ یہ عمر تو وہ تھا جس کو مکے کے انتہائی برے لوگوں میں سے کہا جاتا تھا, جس کے بارے کوئی سوچ نہیں سکتا تھا. لیکن محمد صلی اللہ علیہ وسلم کی ایمان کی دعوت نے وہ ضلع پیدا کیا کہ تمام خرابیاں, تمام آلائشیں, تمام رضائل, تمام گندگیاں ایسی صاف ہو گئی کہ قلب عمر میں کوئی چیز آ رہی ہے اور آسمان سے آئے تو اس کی موافقت کر رہی ہے. ہم دعوت تو سمجھے نہیں ہیں, اس لیے میرے دوستو دعوت تقریروں کا نام نہیں ہے, دعوت تقریروں کا نام نہیں ہے. دعوت تو ایک بے چینی, ایک بے قرار, ہماری جیسے مولانا الیاس صاحب رحمتہ اللہ علیہ سے کسی نے پوچھا آپ کہتے ہیں میرا کام میرا کام, کیا آپ کا کام ہے کیا؟ فرمایا تھا کسی باپ کا اکلوتا بیٹا دیکھے تو آنکھیں ٹھنڈی ہو جائے, باپ کی ساری امنگیں, باپ کی ساری تمنائیں, باپ کے سارے ارمان, یہ کوٹھی ہے تو اس کے لیے, بنگلہ ہے تو اس کے لیے, گاڑی ہے تو اس کے لیے, زمین ہے تو اس کے لیے, کاروبار ہے تو اس کے لیے, جس نے سارا سب کچھ اس کے لیے کیا ہو وہ اچانک جوان مر جائے, وہ اکلوتا بیٹا مر جائے, اس کے مرنے پر اس کے ماں باپ پر کیا گزری اور ماں باپ کی کیا کیفیت؟ کیونکہ میرا کام تو یہ ہے, ہائے امت امت نہ رہی جس کا ہر چھوٹا بڑا اللہ کی بڑائی کو بولتا تھا, جس کا ہر چھوٹا بڑا یوں کہتا تھا اللہ کو مانا اللہ کی مانیں گے, نبی کو مانا نبی کی مانیں گے, ہائے امت امت نہ رہی, کوئی ملک کو, کوئی ہتھیاروں کو, کوئی فوجوں کو, کوئی زمینوں کے ٹکڑوں کو, کوئی لسڑوں کسڑوں کو, اسی کو بڑا بولنے لگے. اسی لیے اس محنت کے ذریعے جس قلعے چار مہینے کا ہر سال اور ملکوں کے سفر کا مسئلہ بھی ہے, جب تک امت کی سوچ نہ بدل جائے, جیسے کلمے کے بارے میں فرماتے تھے لا الہ الا اللہ, یہ یقین کی تبدیلی کا کلمہ ہے, اللہ کے ہر غیر سے کچھ نہ ہونے کا یقین, ایک اکیلے اللہ ہی سے سب کچھ کے بغیر سب کچھ ہونے کا یقین اندر میں آ جائے, اس کا نام لا الہ الا اللہ. ایسے ہی یہ اجتماعات, یہ جوڑ چار مہینے, پیدل سواری, پاستہ, مسجدوار جماعت, مسجد کے کام, یہ سارے جب تک محمد صلی اللہ علیہ وسلم کا فکر ہمارا فکر نہ بن جائے, یہ ہے دعوت. دعوت خالی تقریروں کا نام نہیں ہے, اس لیے دعوت بھی سکھائی اور دعوت کے اعمال بھی بتلائے. جیسے بیماری بتلا دی ڈاکٹر نے, اب بیماری کے بعد دوا کا بھی لکھ دیا, یہ گولی فلا وقت میں, یہ صرف فلا وقت میں, یہ بستر فلا وقت میں, رہو صحت لیتے رہو, ایک اللہ کی بڑائی کو بولو, سنو, سوچو, دیکھو, اللہ کے ہر غیر کو چھوٹا سوچو, سمجھو, دیکھو, بولو, پھر اس کو محمد صلی اللہ علیہ وسلم والی تعلیم کے حلقوں میں, اللہ کے ذکر کے حلقوں میں, قرآن کے سیکھنے سکھانے میں, ایک ایک کے در پر جانا, اپنی اصلاح کی نیت سے جانا, اپنے بھائی سے میں بات کر رہا ہوں, خدا کرے یہ بولتے بولتے خدا میرے اندر اتار دے, وہ بھی یہی بولنے والا بنے, کے لیے اس کو اس کے ماحول سے نکال کر اپنے ماحول میں لاؤ, وہ اللہ سے ہونے کو اتنا سنے, اتنا بولے, اتنا سوچے کہ اس کی بولی بدل جائے. یہ ہمارے دعوت دیے گئے. تو والد حضور صلی اللہ علیہ وسلم ارشاد کرتن خیر امتی قرنی, ارثات امتر مدد شریشت سرب شریشت امت ہل تارا جرا ہمار زمانار امت, تدر مدد شریشت کی آسے حضور صلی اللہ علیہ وسلم اسلام تارا اسلام قبول کرار پر حضور صلی اللہ علیہ وسلم حضور صلی اللہ علیہ وسلم ہاتھے اسلام قبول کرار پرے تادر اپرے حضور صلی اللہ علیہ وسلم ایمن محنت کرتن تعلیم حلقار مادھومے دعوات میدانے اللہ تعالی ذکر مدد ایبن عبادت مادھومے تادر نیت اصلاح کرار مادھومے তাদের আখলাককে আল্লাহ তাআলার মনসা অনুযায়ী গড়া তৈরি করার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপরে এমন মেহনত করতেন এবং আল্লাহ তাআলার ভয় তাদের মধ্যে প্রথমে এমন ভাবে বসাইছেন, এমন ভাবে বসানোর মেহনত করতেন, আর এমন ভাবে তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার বড়াই বসতে যে আল্লাহ তাআলার বড়ত্বই তাদের দিলের মধ্যে রয়েছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা ছাড়া যা কিছু আছে সব কিছু তাদের দৃষ্টিতে ছোট ছিল, তুচ্ছ ছিল, যার কোন মূল্য নাই, মূল্যহীন হয়ে গেছিল। মেরে মোস্তরাম দোস্তর বুজুর্গ, দিনের বুনিয়াদ আল্লাহ তাআলা সবচেয়ে বড়, এই কথাটা দিলের ভিতরে বসাইতে হবে। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব ছোট, হীন, তুচ্ছ, মূল্যহীন, এই কথাটাও দিলের মধ্যেই বসাইতে হবে। সাহাবাদের দিলের মধ্যে এটি আসছিল, আল্লাহ তাআলার বড়াই দিলের মধ্যে বসার কারণে আল্লাহ তাআলার হুকুমের আজমত তাদের দিলের মধ্যে ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আসমানি এলেম আসছে, ওই এলেমের গুরুত্ব তাদের দিলের মধ্যে ছিল, যার কারণে এলেম অনুযায়ী তারা তাদের জিন্দগিকে গড়ছে। আখলাক তাদের সুন্দর ছিল, আসমানি এলেমের মধ্যে যে আখলাকের কথা বলা হয়েছে ওই রকম আখলাক ছিল। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, এটা হয়ে যাওয়ার কারণে সারা দুনিয়া, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার পোস্ট পজিশন, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার কাপড় চুপুর, এর কোন মোহ বা এর কোন গুরুত্ব ওনাদের অন্তরের মধ্যে ছিল না। তাদের অন্তরে একটাই জিনিস ছিল যে আল্লাহ তাআলার বড়াই দিলের মধ্যে বসার কারণে আল্লাহ তাআলার হুকুমের পাবন হয়ে দলাত যে একটা অভ্যাস, এটা কি করে সারা দুনিয়াতে জিন্দা হয়ে যায়, এইটাই তাদের একমাত্র মাকসাদ, ওনাদের এইটাই নিয়োগ, ঘরে যারা ছিল তাদের এইটাই নিয়োগ। সুতরাং ওই টাকা যখন আসতো তখন তাদের সামনে অন্য কোনো কিছু কোনো বাধার সৃষ্টি করতে পারত না, বাধার সৃষ্টি করতে পারত না, এইটাই তাদের প্রধান কাম হয়ে যেত, আর কোনো কিছু তাদের মনে পড়ত না। ঘরে কিছু রেখে যেতে পারলেন, রেখে যেতে পারলেন না, এদের কোনো পরোয়া তাদের হইত না, ঘর আলাদের কোনো দুশ্চিন্তা হইত না। একটাই চাদর আছে, স্বামী আল্লাহর রাস্তাতে যাইতেছেন, বলতেছেন স্ত্রীকে বলতেছেন চাদরটা দিয়ে দাও, যেই দেশে যাইতেছি, যে অঞ্চলে যাইতেছি ওইখানে স্ত্রী এ কথা বলেন নাই যে একখানে চাদর আপনি নিয়ে যাবেন, তা আমার জন্য আপনি কি ব্যবস্থা করে দেবেন। মেরে মোস্তরাম দোস্তর বুজুর্গ, ওই স্ত্রী অত্যন্ত সন্তুষ্ট চিত্তে আল্লাহর দিন জিন্দা করার জন্য, দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য যে স্বামী যাইতেন, তার হাতে ওই চাদরটা উঠাই দিতে তার কোনো কষ্ট হইত না, অন্য কোনো চিন্তা তার হইত না যে কি হবে। মেরে মোস্তরাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তা কেন, আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা বড়, আল্লাহ বড়ত্ব দিয়ে ফিকির করা এইটাও বড়, আল্লাহর বড়ত্বের দাওয়াত অতখানিক বড় যতখানিক আল্লাহ তাআলা বড়, অতখানিক বড় যতখানিক আল্লাহ তাআলা বড়। আল্লাহ তাআলার কাছ থেকে যে এলেম আসছে ওই এলেম অতখানিক বড়, আল্লাহ তাআলার বড়ার কথা শোনা অতখানিক বড়। এই জিনিসের অভাবের কারণে, আমাদের ভিতরে এই জিনিসের অভাবের কারণে আমাদের সামনে অনেক কিছুই তাৎসিক্যময় মনে হয়, কিছু টাকা, কিছু ডলার, কিছু বৈদেশিক মুদ্রা, কিছু বৈদেশীয় বিদেশের কাপড়, একটা বাড়ি, একটা গাড়ি, একটা দোকান, একটা মিল, একটা কারখানা, এইগুলোর আমরা খুশি হয়ে গেছি। কেন খুশি হয়ে যেতে পারতেছি, একটা মাত্র কারণে আমরা খুশি হইতে পারতেছি, সেটা হলো আল্লাহ তাআলার বড়ত্ব দিলের মধ্যে যেই পরিমাণে বসানোর কথা ছিল ওই পরিমাণ আমাদের দিলের মধ্যে বসে নাই, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে ওই পরিমাণে বসে গেছে। যাদের দিলের মধ্যে ওই যেই পরিমাণে আল্লাহ তাআলা চান আল্লাহ তাআলার বড়ত্বকে বসানোর জন্য, ওই পরিমাণে বড়ত্ব যখন বসে যায়, মেনে মোস্তরাম দোস্তর বুজুর্গ, তাদের সামনে এই দুনিয়া একেবারে হীন হয়ে যায়, বেকিমতি হয়ে যায়, কোনো মূল্য এই দুনিয়া তাদের থাকে না। যার কারণে সাহাবারা মসজিদে আসতেন, নামাজ আদান হয়েছে, মসজিদে আসতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে বলতেছেন এই পাশে যারা আছো তারা ওইদিকে ওই অমক জায়গাতে চলে যাও, এই পাশে যারা আছে তারা ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও, এই পাশে আমরা এইদিকে চলে যাও, একদিন সাহাবি ওই কথা চিন্তা করেন নাই, আরে আমরা তো আসছিলাম নামাজ পড়তে, এখন তো আমাদেরকে আবার কোথাও দায়িত্ব বলা হয়েছে, মানসিক ভাবে ওইরকম প্রস্তুত তো না, আমরা ওইরকম প্রস্তুতি নিয়ে আসি নাই, এখন পর্যন্ত ঘর আমাদের সাথে কথা বলা হয় নাই। মেরে ভক্তরাম দস্তর বুঝব, নবীর জীবনে কোন একজন সাহাবির থেকে এরকম দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছে এরকম কোন সমস্যা দেখা যায়নি, কারণ যেমনিভাবে তারা আল্লাহ তাআলার বরকতকে দিলের মধ্যে বসাইছিলেন, অনুরূপভাবে আল্লাহ তাআলা ছাড়া যা কিছু আছে, চাই হুকুমতের সেকেলে হোক, চাই সম্পদের সেকেলে হোক, চাই বিলাসিতার সামানের সেকেলে হোক অথবা জমিনের সেকেলে হোক, এটা কোনো গুরুত্ব তাদের মধ্যে ছিল না, এই যে বরকতকে তারা দিলের থেকে বসাই দিচ্ছে। আর আমাদেরকে যদি একটা বাড়ি দিয়ে দেওয়া হয়, সামান্য একটু জায়গা দিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলার বড়াই আর বরকতের কোনো খবর থাকে না কেন? এই জন্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার খায়ের উম্মত যারা ছিলেন, শ্রেষ্ঠ উম্মত যারা ছিলেন, যেই শাবক ইয়াদ করার কারণে তারা শ্রেষ্ঠ হয়েছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ বলে গেছিলেন, ওই শাবককে আমরা ভুলে গেছি। এই দাওয়াত তবলীগের মেহনত, এই ইস্তেমা, এই রোজানা মেহনত, এই মাকামি মেহনত, এই তালিমার এই গাছ, এই পাঁচ কামার ছয় নম্বর আনার মেহনত, যেটা মেরে বক্তরাম দোস্তর বুঝব, ওটা তো ওই ভোলা শাবককে স্মরণ করায় দেওয়া যায়। তো হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের কেন এরকম হইত না, কেন আমরা বিচলিত হইতেন না, কেন ভয় পাইতেন না, রোগের কথা কেন জিজ্ঞেস করতেন না যে কোথায় যেতে হবে, বলে দিতেন যে অমুক অঞ্চল পর্যন্ত পৌঁছার পরে তোমাদের কাছে একটা কাগজ দেওয়া দেওয়া হয়েছে একজনের কাছে, ওই কাগজটা খুললি দেখতে পাবা যে তোমাদেরকে কোথায় পাঠানো হয়েছে, বাম দিকে যারা চাইছে তো তারা অমুক এলাকায় যাওয়ার পরে ওই কাগজখানা খুলবা, তো দেখবা যে কোথায় তোমাদের পাঠানো হয়েছে, তো লেখা আছে মেরে মহতরাম দোস্তর, কারণটা কি? মেরে মহতরাম দোস্তর কারণ হলো যে সাহাবাদের দিনের মধ্যে থেকে একমাত্র আল্লাহ তাআলার বড়াই ছাড়া আর সবকিছু বের হয়ে গেছিল, সবকিছুকে তারা ছোট করে দেখার জন্য দেখতে তারা অভ্যস্ত হয়ে গেছিলেন। রহমতুল্লাহ আলাই বলতেন, যদি আল্লাহ তাআলার বড়াইকে নিজের ভিতরে নিজের মধ্যে যথাযথভাবে আনতে চাও, তাইলে যেমনিভাবে একদিকে তো আল্লাহ তাআলার বড়াইয়ের কথা বর্ণনা করা শুরু করো, আল্লাহ তাআলার বড়াইয়ের কথা শোনা শুরু করো, আল্লাহ তাআলার বড়াই আল্লাহ তাআলা বড় এই ফিকির করা শুরু করো, আল্লাহ তাআলার বড়াই সম্বলিত এলেম যেটা আছে ওই এলেমের চর্চা শুরু করো, ওই এলেম অনুযায়ী নিজের জিন্দেগিকে করো। আর কি আর হল, আল্লাহ তাআলা বাদে যা কিছু আছে তাকে মাটির দৃষ্টিতে দেখতে অভ্যস্ত হও। মেরে বক্তরাম দোস্তর বুজুর্গ, আজকে যা কিছুর দিকে আমরা আকৃষ্ট হই, কোন পদ আর ওই পদের অধিকারী, কোন রাজত্ব আর ওই রাজত্বের অধিকারী, কোন সম্পদ, কোন অট্টালিকা দালাল, যা কিছুর কোন মিল, কোন ফ্যাক্টরি, মেরে মস্তরাম দোস্তর বুজুর্গ, এই সবকিছু মাটিরই বানানো, এই সবকিছু তৈরি কিসের থেকে, মাটির থেকে, আর একদিন এটা মাটিই হয়ে যাবে। বলে দেখো মাটির দৃষ্টিতে দেখো, যেদিন যেদিন যতদিন পর্যন্ত এটাকে মাটির দৃষ্টিতে দেখতে না পারবা, এতদিন পর্যন্ত তোমার ভিতরে আল্লাহ তাআলার বড়াই বসবে না, আর আল্লাহ তাআলার বড়াই যতদিন পর্যন্ত তোমার দিনের মধ্যে না আসবে, এতদিন পর্যন্ত প্রকৃতপক্ষে দিনের উপরে চলা যাবে না, দিনের তাকাদা নিয়েও চলা যাবে না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনের মধ্যে সর্বপ্রথম এটাকে বসাইছেন, এইটার জন্যই তালিমের মাধ্যমে মেহনত করছেন, এটার জন্যই গাছের মাধ্যমে মেহনত করাইছেন, এটার জন্যই আল্লাহ তাআলার জিকির করাইছেন, এটার জন্যই আল্লাহ তাআলার ইবাদতের পাবন্দি করাইছেন, এটার জন্যই তাদের আখলাককে সুন্দর করাইছেন, মেরে মহতরাম দোস্তর বুজুর্গ তাদেরকে নিয়ত শিখাইছেন, আর এটার জন্যই তাদের যান মাল খরচ হইতেছে, মাল খরচ করো, বের করো, তো আল্লাহ তাআলার বড়াই দিলের মধ্যে আসবে। তা আস্তে আস্তে এমন হয়েছে যে সাহাবাতের জামাত সাগরের পাড়ে যায় উপস্থিত, পাহাড়ের মতো ঢেউ, একজন সাহাবি বড় তাচ্ছিল্যতার সাথে বলতেছে, হাজিহি নুসফা, এই মাত্র এক ফোঁটা পানি, আসলে সাগরটা কি? কয়েক হাজার কোটি বা তার চেয়ে বেশি কোটি ফোঁটা পানির সমন্বয়, এটাই তো নাকি? এটাই তো যাদের ওনাদের ভিতরে অবস্থা ছিল ওই যে এক ফোঁটাকেও যেমনিভাবে তারা ছোট করে দেখতে পারতেন, অনুরূপ ভাবে সমস্ত ফোঁটার সমন্বয়কেও তারা ছোট করে দেখতে পারতেন। আর তারা যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার বরকত থাকে আর সমস্ত মাখলুককে তারা ছোট করে দেখতে পারে, অন্তর থেকেই দেখতে পারে, তো মেরে মহতরা দোস্তার বুজুর্গ, ওই মাখলুককে আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য মুসাক্ষর করে দেন, তাদের অধীন করে দেন, তাদের অধীন করে দেন। মেরে মহতরা দোস্তার বুজুর্গ, কেন আমি আমার সৃষ্টির রহস্য যেটা এদের পাশের পিছনে আমি এদের দিকে আমি লক্ষ্য করি না, আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ মাখলুক করে বানাইছেন, আমি বাদে যত মাখলুক দুনিয়াতে আছে সমস্ত মাখলুককে তো আল্লাহ তাআলা আমার খিদমতের জন্য বানাইছেন, আমার ক্ষতির জন্য বানান নাই, আমার খিদমতের জন্য আল্লাহ তাআলা আমাকে এই সমস্ত মাখলুককে বানাইছেন। যখন ওই মাখলুককে তার অবস্থান দৃষ্টিতে, তার অবস্থানের দৃষ্টিতে সাহাবারা দেখতে পারলেন, তো আল্লাহ তাআলা সাহাবিদের জন্য ওই সাগরের উপর দিয়ে রাস্তা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, নবীদের দিলের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার বরকত ছিল, আর নবীদের সামনে সমস্ত মাখলুকের তুচ্ছতা ছিল, দৃষ্টিতে দেখতেন কোনো মূল্যায়ন ছিল না, কোন প্রভাব ফেলতে পারত না, ফেরাউনের রাজত্ব মুসা আলাইহিস সালামের উপর কোন প্রভাব ফেলতে পারেনি। তো যেহেতু আল্লাহ তাআলার বরকতে ভরা ছিল অন্তর আল্লাহর নবীর, তো তারাটা রাস্তা দিয়ে দিচ্ছেন নদীর সাগরের মধ্যে দিয়ে। আর একই অবস্থা এই উম্মতেরও, বরকত তাদের দিলের মধ্যে নাই, একমাত্র আল্লাহ তাআলার বরকতই তাদের দিলের মধ্যে ছিল, আল্লাহ তাআলা সাগরের উপর দিয়ে রাস্তা দিয়ে দিলেন। মেরে মোস্তফা দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলার বরকত দিলের মধ্যে যদি আসে, আল্লাহ তাআলা সারা যা কিছু আছে সব কিছু ছোট এই দৃষ্টিতে দেখা যায়, তা আল্লাহ তাআলা এই মখলুককে আমার তাবে করে দিবেন, এর ভয়ের অন্তর থেকে, আমার অন্তর থেকে আল্লাহ তাআলা উঠাই দিবেন। তাই মখলুক যাই হোক না কেন, যে কোনো সেকেলেই হোক, হাতিয়ারের সেকেলে হোক, দুশ্মনের সেকেলে হোক, যে কোনো সেকেলেই হোক না কেন, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন, আল্লাহ তাআলা তাদের পতন করে দিবেন, ওই কাঁটা পরে বাধা আল্লাহ তাআলা সরাই দেবেন। সাহাবাদের জামাত যাইতেছিলেন, কিছু দূরে যে দাঁড়ায় গেল, সামনে আর চলে না, জাম লাগছে, একজন জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে, সামনে চলো না কেন, বলে বাস বসে আছে রাস্তাকে। একজন চলে গেলেন, যে তার কান তাকে মুসায় ধরলেন, যেমন নাকি আমরা বকরি সরানোর জন্য কান ধরে টানি, কান ধরে টানি, কেন কোন সাহসে যে করতে পারলেন, মেরে মহতরা দোস্তার বুজুর্গ, তার অতীত তাকে সাহস যোগাইতেছে, তার অতীতের মেহনত, তার অতীতের উজানা, তার অতীতের জীবন তাকে সাহস যোগাইতেছে, এই বাঘকে সে মখলুকের নজরে দেখতে পারতেছেন, আল্লাহ তাআলার বরকতে এমন ভাবে তার দিলের মধ্যে বসতে যে বাঘের কোন হাইসিয়া তার অবস্থান তার অন্তরের মধ্যে নাই। তখন তাকে দত্তর কত বড় সাহস, তুই ওই সমস্ত লোকদের রাস্তাকে বন্ধ করে বসে আসত, যারা তার নবীর দরবারে থেকে আল্লাহ তাআলার বরকত থেকে দিলের মধ্যে বসাইছে, দুনিয়ার মহব্বত থেকে দিলকে পাক করছে, দুনিয়ার মহব্বত থেকে দিলকে পাক করছে, যারা খেয়ে আছে তখনও তারা নবীর পেশকৃত জীবনকে গ্রহণ ধরে রাখছে মজবুতির সাথে, আল্লাহ তাআলার পাশে ওদিনকে মজবুত করে মজবুতির সাথে ধরে রাখছে, যখন তাদের খাবার নাই তখনও তারা ধরে রাখছে, যখন তাদের ঘরে সাবান আছে তখনও তারা দিনকে সেদিনকে ছেড়ে যায় নাই, নবীর তরিকাকে ছেড়ে যায় নাই, আর যখন তাদের ঘরে খাবার ছিল না তখনও তারা নবীর তরিকা ছেড়ে যায় নাই, এই নবীর তরিকাকে ধরে রাখতে যে কতদিন জীবনে কতবার পাথরের পরে পাথর বাঁধতে হয়েছে পেটে, আর তোর এত বড় সাহস যে তুই তাদের রাস্তাকে বন্ধ করে রাখছস, এখান থেকে সরে যা, ল্যাস নিচে করা পরাজিত শত্রুদের মতো রাস্তা ছেড়ে জঙ্গলের মধ্যে চলে যেতে। মেরে মস্তরা দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলার বলাই আমাদের দিলের মধ্যে না থাকার কারণে যে কোনো শত্রুর আগমনের সংবাদে বা সন্দেহে আমাদের ভিতরে কম্পনের সৃষ্টি হয়ে যায়, এইটা আল্লাহ তাআলার বড়াই বরত্ব দিলের মধ্যে না থাকার কারণে ওই আসমানি এলেম অনুযায়ী আমাদের জীবন না থাকার এলেমের দৃষ্টিতে আমাদের জীবনকে আমরা না করার কারণে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার কারণে আল্লাহ আমাদের আখলাক নবীর আখলাকের থেকে অন্য আখলাক আমাদের ভিতরে এসে যাওয়ার কারণে আমাদের ভিতরে দুর্বলতা এসে গেছে। মেরে মোস্তারাম দস্তুর খালিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যা আল্লাহ তাআলার নবী ছিলেন, আল্লাহর বরকতে তাদের যা দিল পরিপূর্ণ ছিল, তার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন আগুনকে, ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার খলিলের জন্য আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। অর্থাৎ আমার খলিল চায় না এমন কোন অবস্থা যেন তোমার ভিতরে না থাকে, তোমার অবস্থানকে মিটিয়ে ফেলো, তোমার অবস্থানকে মিটিয়ে ফেলো। ঠান্ডা হয়ে গেল। আর একদিকে হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, পাহাড় থেকে আগুন বের হয়ে আসছে, হযরত তামিমে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও তামিমে দারি যাও ওই আগুনটা যেখান থেকে বেরোছে ওখানে পাঠায় দাও, ওইখানে আপস করে দাও তাকে। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমিরুল মুমিনিন, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, আমার পক্ষে কি আরে আমি তোমাকে বলতেছি। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আপত্তি করল না, কেন না, কেন যে নাকি আমিরকে মানলো সে কেমন যেন আল্লাহ তাআলাকে মানল, আল্লাহ তাআলাকে যে মানবে তারটাও আল্লাহ তাআলা মানবে। শুধু হযরত ওমর ফারুক আর হযরত তামিমে দাঁড়ি নয়, সমস্ত সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবী আল্লাহ তাআলার পক্ষ থেকে বাছাইকৃত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাছাইকৃত সমস্ত উম্মতের মধ্যে থেকে, সমস্ত রূহগুলোর মধ্যে থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওবাতের জন্য আল্লাহ তাআলা বাছাই করতেন, নির্বাচন করতেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীদেরকে নবীর সাহাবী যারা ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা দুই কামের জন্য বাছাই করতেন, একটা হলো নবীর সাহাবাতের জন্য তাদেরকে বাছাই করতেন নবীর সাহাবাত হওয়ার জন্য, আর একটা হলো নবীর দিনকে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছানোর জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সাহাবাতের হককে আদায় করতেন, নবীর মধ্যে নবীর ইমানের মধ্যে যে পাকি যুগী ছিল ওই পাকি যুগীওয়ালা ইমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাতের থেকে তারা হাসিল করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা তাহারাত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা তাকওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইবাদত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা যিকির, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আখলাক তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাতের থেকে অর্জন করতেন, এবং তাদের এই অর্জন করাটা যে পূর্ণ আল্লাহ তাআলার মর্যাদা হয়েছে, আল্লাহ তাআলা এটাকে ঘোষণা করে দিয়েছেন। এদের মধ্যে সকলেই কি আগের থেকে খুব ভালো মানুষ ছিলেন? আরে হাতে তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে বলা হয় যে ইসলাম কবুল করার আগে ওই মক্কাতে নিকৃষ্টতম মানুষের মধ্যে সমার হইত, সবচেয়ে নিকৃষ্টতম মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাতে আসছেন, কেউ কুফুরি নিয়ে আসছে, কেউ শিরিক নিয়ে আসছে, কেউ জুলুম নিয়ে আসছে, কেউ জেনা নিয়ে আসছে। মেরে মোহতারাম দস্তুর বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাতের প্রভাব আর আসছে, তাদেরকে পাক করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে এমন পাক হয়েছে, ভিতর এমন পাক হয়েছে, এমন পাক হয়েছে, একদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মনের মধ্যে কোনো কথা জাগতেছে আর ওইদিকে আল্লাহ তাআলা সাথে সাথে আসমান থেকে ওই অনুযায়ী আয়াত নাযিল করতেছে, এমন পাক করছে। মেরে মোহতারাম দস্তুর বুজুর্গ ওই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবত যেটা ওটা কিসের সাহাবত ছিল? যে দিন আল্লাহ তাআলা পাঠিয়েছিল দিনের সাহাবত ছিল। ওই দিন যার ভিতরে আসবে মেনে মোস্তফা দস্তুর বুজুর্গ তাদের ভিতরে এরকম পাক হইতে থাকবে, হ্যাঁ খায়রে কুরুনের যেরকম হয়েছে ওই রকম তো হবে না, তাহলে আমরাও তো ওই জামানারই হয়ে যেতাম। তো মেরে মোস্তফা দস্তুর বুজুর্গ এই দাওয়াত তবলীগের মেহনতের দ্বারা ওইটি আমাদের জন্য উদ্দেশ্য। একদিকে মুসা আলাইহিস সালামের জন্য সাগরের মধ্যে সাগরের মধ্যে রাস্তা, আর একদিকে উম্মতের জন্য সাগরের উপর দিয়ে রাস্তা, একদিকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জন্য আগুন নিবে, আগুনকে ঠান্ডা করে দেওয়া হইতেছে, আরেকদিকে উম্মত ওই আগুনকে যে সরাইতেছে। যা পিছনে যা, পিছনের দিকে যা, পিছনের দিকে যা, এইভাবে করতে করতে গর্তের মুখে যখন চলে গেছে, বলে যেখান থেকে আসছিল ওখানে চলে যা। যেরকম উনি বলতেছেন আগুন ওরকম করতেছে। মেরে মহতারাম দত্তর বুজুর্গ, এইটা ছিল উম্মতের সবক, এইটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দিয়ে গেছিলেন, উম্মতকে দিয়ে গেছিলেন দুই জিনিসের মাধ্যমে। উম্মত এই জিনিস নিজের মধ্যে আনছিল, এই মর্যাদার এই মাকাম উম্মতে পাইছিল। একটা হল, একটা হল ইমান, একটা হল ইমান, আরেকটা হল ইমানের দাওয়াত। ইমান তো হলো ওইটা যে আল্লাহ তাআলার বড়াইকে বলা, আল্লাহ তাআলা আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। যেমনি ভাবে আল্লাহ তাআলা বড়, অনুরূপ ভাবে আল্লাহ তাআলার বড়ার কথা বলাটা বড়। যেমনি ভাবে আল্লাহ তাআলা বড়, অনুরূপ ভাবে আল্লাহ তাআলার বড়াই সম্বন্ধে ফিকির করাটা বড়। যেমনি ভাবে আল্লাহ তাআলা বড়, অনুরূপ ভাবে আল্লাহ তাআলার বড়াই সম্বন্ধে চিন্তা করা বড়। যেমনি ভাবে আল্লাহ তাআলা বড়, অনুরূপ ভাবে আল্লাহ তাআলার বড়াই দাওয়াত দেওয়া বড়। এই দাওয়াত ইমান, আল্লাহর উপরে ইমান আর আল্লাহ তাআলার বড়াই দাওয়াত, এইটার জন্যই। এইটাই হল আমাদের সবক ছিল, যে একদিকে আল্লাহ তাআলার বড়াই দাওয়াত দিব এবং আরেকদিকে আল্লাহ তাআলার বড়ত্বকে নিজের দিলের মধ্যে বসাবো। আর ওই ইমানকে ইবাদতের দ্বারা, ওই ইমানকে আখলাকের দ্বারা, ওই ইমানকে আল্লাহ তাআলার জিকিরের দ্বারা, ওই ইমানকে তালিমের হালকার মধ্যে বসার দ্বারা, ওই ইমানকে বড় করতে থাকা, পরিপূর্ণ করতে থাকা, ইমানকে তাকওয়া পর্যন্ত নিয়ে যাওয়া। মেরে মহতারাম দোস্তাম বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এইভাবেই সাহাবাকে উঠাইছেন। একদিকে বসে বসে ইমানের কথা শুনাইছেন, আরেকদিকে আবার তাদেরকে পাঠাইছেন, তারা যে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, তাদেরকে ইমানের হালকার মধ্যে বসাইছেন, ইমানের হালকার মধ্যে বসতে, ইমানের কথা শুনতে, তাদের ইমান বাড়তে থাকছে, ইমানের মধ্যে খোদা পয়দা হয়েছে, ইমানের মধ্যে আল্লাহ তাআলার আহকামাতের পিপাসা পয়দা হয়েছে, আল্লাহ তাআলার আহকামাতের পাবন্দি শুরু হয়েছে, ইমান বাড়তেছে, আল্লাহ তাআলার সাথে তাআল্লুক বাড়তেছে। মেরে মোস্তফা দোস্তার বুজুর্গ, এইটাই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত। আর এই মেহনত থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ নাই বলতেন যে মেরা কাম, মেরা কাম, আমার কাম, আমার কাম। কয়েকজনে জিজ্ঞেস করলেন, এই যে আপনি যে বলেন যে আমার কাম, আমার কাম, আসলে আপনার কামটা কি? ওই যে আমার কাম কিছুই না, শুধুমাত্র একটা জিনিস। বলে যে দৃষ্টান্ত দিয়ে তো বোঝানো যাবে না, কারণ আল্লাহ তাআলা সমস্ত দৃষ্টান্তের উঠে বলেন যে কোন সম্পদশালী মানুষ, যার সম্পদের কোনো অভাব নাই, এরকম একজন সম্পদশালী মানুষের যদি একটাই মাত্র ছেলে সন্তান থাকে, পুত্র সন্তান থাকে, আর কোনো মেয়েও নাই আর কোনো ছেলেও নাই, যেমন চেহারা তেমন সুন্দর, তেমন সৌন্দর্য তেমন গঠন, মনে হয় যে হাতে বানানো, বয়স বাড়তেছে বাড়তেছে, পুরনো জৈবন, মনে হয় যে জৈবন উঠতে পড়ে, এরকম ছেলেটা যদি এই বয়সে মারা যায়, তাহলে তার মা বাপের চোখের, মা বাপের অবস্থা কি হয়ে যায়, মা বাপের অবস্থা কি হবে, তাদের ভিতরে যে অবস্থাটা, বলে যে আমারও ওই অবস্থাটা। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, যে দিন নিয়ে এই কথাটা বললে বলে নয়, জাল্লা আতালার পড়াই উঠে গেছে মানুষের দিলের মধ্যে থেকে, মানুষের দিলের মধ্যে মখলুকাতের পড়াই, মখলুকাত দুনিয়ার জিনিসগুলোকে তারা পাওয়ার জন্য ব্যস্ত, পাল্লাপাল্লি শুরু করছে, এই কথাটার জন্য আফসোস করলে ওরা কেউ নাই। মেরে মোস্তফার দোস্তর বুজুর্গ, এই দাওয়াতের মেহনতের দ্বারা হইল ওই জিনিসটাকে পয়দা করা, যে দিন নিজের মধ্যে আসে আর দিন নাই থাকার কারণে যে আফসোস আর কষ্ট, এইটা দিলের মধ্যে পয়দা হয় এবং এটা পুরো করার যজ্ঞা পয়দা হয়। বলেন যে এই যে আমাদের ইজতেমা, আমাদের চিল্লা, আমাদের তিন চিল্লা, আর আমাদের পায়দাল, আর আমাদের সওয়ারি, আর আমাদের পাঁচ কাম, আর আমাদের মাকামি কাম, ঘরের কাম, এলাকার মেহনত, আর বাইরের মেহনত, সারা দুনিয়াতে জামাত নিয়ে যাওয়া, এই জিনিসটা এদের মধ্যে পকড়া, যে উম্মতকে আবার যেই সবকের থেকে তারা সবকটা ভুলে গেছে, যেই সবক ভুলে গেছে ওই সবক স্মরণ করায় দেওয়া। যেমনিভাবে একজন বাচ্চা যখন পড়তে যায় উস্তাদের কাছে, আলিফ বা তা সা পড়ে পড়তে থাকে, আর যদি শ্রাবক শুনাইতে থাকে উস্তাদ আনন্দে, উস্তাদ আনন্দে উৎফুল্লিত হয়ে যায়, বাহ বাহ বাহ বাহ করতে থাকে, তখন পকেটে যা আছে তাই দিতে থাকে, চকলেট থাকলে চকলেট দিতে থাকে, কাছে মিষ্টি থাকলে মিষ্টি দিতে থাকে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, যখন নাকি আমরা আমাদের ভুলে যাওয়া শ্রাবকের শ্রাবককে আবার শোনানো শুরু করব, তো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই রকম নুসরতার ওই রকম মদত আসবে। কিন্তু হযরত ইসু আলাইহিস বলতেন যে নুসরতার মদত কখন আসবে, আল্লাহ তাআলার নুসরতের গায়েবের খাজানা তেসমা, আল্লাহ তাআলার মদতের গায়েবী খাজানা তেসমা, আল্লাহ তাআলার নিয়ামতের গায়েবী খাজানা বেসমার, আল্লাহ তাআলার রহমতের গায়েবী খাজানা বেসমার। বলে যে ওই গায়েবী খাজানার থেকে অত সময় পর্যন্ত নেওয়ার যোগ্যতা আসবে না, যত সময় পর্যন্ত কোন মখলুকের সামান্যতম গুরুত্ব, কোন মখলুকের প্রতি সামান্যতম আকর্ষণ আমার দিলের মধ্যে থাকবে, তো মেরে ভক্তার আব্দস্তর বুজুর্গ অত সময় পর্যন্ত আল্লাহ তাআলার গায়েবী খাজানার দরজা আমাদের জন্য খুলবে না। বলে যে এগুলোকে শেষ করার জন্য নিজের জান আর মালকে আল্লাহ তাআলাকে রাজি করার জজবায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণ করতে যে করতে করতে দিনকে জিন্দা করার জন্য যখন নাকি আমরা মেহনত করতে থাকবো, তো মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সমস্ত সাহায্য আর মদত যেগুলা নবীদের সাথে হয়েছে, যেগুলা সাহাবীদের জামানাতে হয়েছে, মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ আমাদের জন্য ওইটা হয়েছে থাকবে। আল্লাহ তাআলা নিজে বলেন ইয়া আইয়ুহার রাসূল হাসবুক, ইয়া আইয়ুহান নবী হাসবুক আল্লাহ ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওইখানে তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলার এই ব্যাপারে আল্লাহ তাআলার ইচ্ছাটা সাহায্য আসার আগ পর্যন্ত জানা যায়নি যে আল্লাহ খলিলের জন্য আল্লাহ তাআলার ইচ্ছাটা কি। কিন্তু এখানে আল্লাহ তাআলার নবীকে বলতেছেন যে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। যদি আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যায় তো দুনিয়ার আর কোন সামানের দরকার আছে? মেরে মহতরাম দোস্তর বুজুর্গ শুধু নবীকে বলেন নাই যে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা আরো বলেন যে ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয়তে পরিপূর্ণ, যাদের ইমান আল্লাহ তাআলার উপরে বলে মজবুত, যাদের জিন্দেগি আল্লাহর হাবিবের জিন্দেগির মতো, যাদের নামাজ আল্লাহর হাবিবের নামাজের মতো, যাদের দিন আল্লাহর হাবিবের দিনের মতো, যাতে রাত্রি আল্লাহর হাবিবের রাত্রির মতো, যাদের জিন্দেগি আল্লাহ তাআলার হাবিবের রাত্রির জিন্দেগির মতো, তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। বলতেছেন কখন? বলতেছেন যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের ভিতরে এই অবস্থা ছিল যে কারো দিলের মধ্যে কোনো দুনিয়ার প্রতি আকৃষ্টতা, দুনিয়ার কোনো প্রয়োজনের উপলব্ধি যখন বের হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা বলছে হে নবী, আপনার এই মোমেন আপনাদের আপনার প্রতি ইমানদার তারা তাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ দাওয়াত তবলিগের মেহনতে তারা মাকসাদ হলো যে আমাদের ভিতরে যেরকম সাহাবাতের মতো হয়ে যায়, আমাদের আমল যেমন সাহাবাতের আমলের মতো হয়ে যায়, আমাদের জিন্দেগি সাহাবাতের জিন্দেগির মতো হয়ে যায়, আর কি আমাদের জান মাল খরচ করার তরিকা নিয়ম পদ্ধতি সাহাবাতের জীবনে যেরকম ছিল ওরকম হয়ে যায়, এই যে হলো আমাদের এই কামের মাকসাদ, এটা যদি হয়ে যায় মেরে মহতরাম দোস্তর বুজুর্গ আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। اللہ جل جلالہ عم نوالہ نے پہلے ہی دن سے اپنی مخلوق پر ترس کھاتے ہوئے اپنے بندوں اور بندیوں کی تعلیم و تربیت کے لیے آسمان سے کتابیں اور صحیفے اتارے تھے اور نبیوں کو اپنے پاس سے بھیجا تھا, ہر نبی اپنے ساتھ دین اور دین کی محنت لے کر آئے, جب نبی امت کے درمیان سے چلے جاتے تھے ان کا وقت پورا ہو گیا, اللہ کے پیارے ہو گئے, تو نبی کے امت کے درمیان سے تشریف لے جانے پر نبوت کی محنت رک جاتی تھی, ختم ہو جاتی, کوئی محنت کرنے والا ہوتا نہیں تھا. ہم اور آپ اور دنیا کا بچہ بچہ اس کو جانتا ہے کہ جس چیز کی محنت رک جاتی ہے وہ چیز آہستہ آہستہ کم ہوتی ہے, حتیٰ کہ ایک دن ختم ہو جاتی ہے. میرے دوستو, جس طرح یہ دنیا کے سامان اپنی اپنی محنتوں سے ہے, اللہ کا یہ عظیم دین یہ اپنی محنت کے ساتھ جڑا ہوا ہے. اس دین کی محنت ہی کا نام نبوت کی محنت ہے, اس دین کے زندہ کرنے کی محنت ہی کا نام کار نبوت ہے. دین زندگیوں میں آ جائے اس کے لیے محنت کرنے کا نام ہی دعوت ہے. دعوت چھوٹ جاتی تھی لوگوں کی زندگیوں میں سے, دین نکلتا چلا جاتا تھا. اور صرف اتنا نہیں کہ دین نکل جاتا تھا, جیسے مشکا شریف کی روایت ہے کہ بدعتیں وجود میں کب آتی ہیں, کہ جس جگہ کی سنت چھوٹ جاتی ہے, جس جگہ کی سنت مردہ ہو جاتی ہے, بدعت اس کی جگہ لے لیتی ہے. جب دین نکل جاتا تھا تو بے دینی آتی تھی, سب سے پہلے عقیدہ خراب ہوتا, عبادت خراب ہوتی, اخلاق میں فساد و بگاڑ آتا. اور یہ بگاڑ بڑھتے بڑھتے بڑھتے جب انتہا کو پہنچ جاتا, پھر اللہ اپنے فضل سے دوسرے نبی کو بھیجتے. یہ سلسلہ چلتا. عجیب بات یہ کہ اب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم خاتم الانبیاء ہیں, آپ کے بعد کوئی نبی نہیں. آپ دین لے کر آئے دین کامل, اور وہ کامل دین کامل امت میں, پوری امت کے ہر طبقے کے ہر فرد میں, اور اس کے ذریعے پوری بشریت میں دین زندہ ہو. اس کی محنت حضور پاک صلی اللہ علیہ وسلم اس امت کے ہر فرد کو ان دونوں کا وارث بنا کر گئے. اب آگے سنو, جس زمانے میں جس نبی نے دعوت دی, اس دعوت کے مقابلے میں جو شکلیں تھی, کسی نبی کے زمانے میں تو حکومت تھی, کسی نبی کے زمانے میں دولت تھی, کسی نبی کے زمانے میں شہر اور جادو تھا, کسی نبی کے زمانے میں زمیندارا تھا. نبی کی دعوت کے ارے زمانے کے موجودہ تمام نقشوں کے مقابلے کی ہوتی تھی. تم جن شکلوں سے اپنے مسائل کے حل کو یقین کیے بیٹھے ہو, ان سے نہیں ہوتا, کرنے والی ذات اللہ. ہر نبی کی دعوت اللہ کی شان. وہاں پہلے تو ان نبیوں کی دعوت میں تو ایک ایک شکل مقابلے پر تھی. محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کے زمانے میں جتنی سارے نبیوں کی دعوت کے مقابلے میں جتنی شکلیں ہوئی, وہ ساری اکٹھی شکلیں یہاں آئی. یہاں جادو والے بھی, یہاں سحر کرنے والے بھی, یہاں دولتوں کے گھمنڈی بھی, یہاں حکومتوں کے فرعون و قارون و شداد بھی, یہاں کسرا اور قیصر, وہ سارے اکٹھے ہو گئے. وہ شعیب علیہ السلام کے زمانے میں تاجروں کی بات, ہم ہیں منڈیوں کے مالک, ہم ہیں بزنس مین, ہم جو چاہیں. محمد صلی اللہ علیہ وسلم کے زمانے میں قریش مکہ نے کہا تھا, ہم پہ تجارت ہے, ہم پہ سے جاتا ہے، یمن جاتا ہے، شام جاتا ہے، شام سے آتا ہے، یمن سے آتا ہے، ہمیں کیوں ماننے کی ضرورت؟ محمد صلی اللہ علیہ وسلم کی دعوت میں، اس دعوت کے مقابلے میں وہ ساری شکلیں ایک ساتھ جمع ہو گئی تھی جو الگ الگ نبیوں کے زمانے میں الگ الگ شکلوں میں. ہمارا یہ کام عالمی نبی کی نیابت میں ہے، ہماری یہ دعوت پورے عالم کے انسانوں کے لیے ہے. حضرت محمد صلی اللہ علیہ وسلم کا ہر امتی دنیا کے جس کونے میں رہتا ہو، اسے اپنے نبی کی نیابت میں پورے عالم کی موجودہ تمام شکلوں کے مقابلے میں یہ کہنا ہوگا، اس سے نہیں ہوتا، کرنے والی ذات اللہ. وہ سوئی تاگے سے لے کے دنیا کی بڑی سے بڑی شکل ہو، جب اللہ کے حضور کا انکار کریں گے تو سب سے پہلے دلوں میں ایمان کی جگہ بنے گی. جب ایمان آئے گا، اب کیا کہنے ایمان کے؟ عربی میں ایک کہاوت مشہور ہے، جال باندھو والی جبات، سردی آئی کوٹ آئے، سردی آئے لحاف آئے، سردی آئی سیٹر آئے، سردی آئی ہیٹر آئے، سردی آئے آگ جلانی آئی، سردی آئی سب کو لائی. ایمان آیا امن آیا، ایمان آیا عبادت آئی، ایمان آیا عبادت آئی، ایمان آیا اخلاق آئے، ایمان آیا خدا کی پرستی آئی، ایمان آیا خدا کی مخلوق پر طرف آئے. ہمیں محمد صلی اللہ علیہ وسلم اس ایمان کی دعوت کا بارش بنا کر بھیجا، پھر اس ایمان کے تقاضوں پر جیسے مرا مٹا جاتا ہے اس کے نمونے، والسابقون الاولون من المہاجرین والانصار، وہ مہاجرین کی سیرت پڑھو، انصار صحابہ، انصار مدینہ، ان کی سیرت پڑھو، سب کا ایک ہی فکر تھا. مدینہ منورہ میں مہاجرین و انصار کے ذریعے بچے، بڑے، جوان، بوڑھے، بیمار، تندرست، غریب، امیر، گھر کی کنواری بچی رات کی اندھیری میں ہے تو، اور یمن سے پیدل سفر کرتی ہوئی آتی تو، ہر ایک کا ایک ہی فکر تھا، جو خدا رسول کو پسند وہ ہم کو پسند. نبی کی چال چلنے میں، نبی کی منشا پر لبے کہنے میں، نبی والی دعوت کے پیغام کو لے کر چلنے میں پیاس، سردی، گرمی، زخم جو پیش آئے گا خوشی خوشی برداشت کریں گے. خالی زبانوں سے بھی کہا، کر کے دکھایا، 80-80 زخم ہیں بدن پر، سینے کے بل چلتے ہوئے جا رہے ہیں. آنے والا ساتھی، ارے تم کیا کر لو گے، تمہارے سے تو خود کھڑا نہیں ہوا جاتا. ہاں یہ تو میں بھی دیکھ رہا ہوں، لیکن زخم اتنے ہیں کہ اب زندگی بچتی نظر نہیں آ رہی. کیا آپ زندگی کے آخری لمحات میں ایسے رہوں کہ محمد صلی اللہ علیہ وسلم کے دین کے زندہ کرنے کی آواز میرے کان میں پڑے اور میں اپنی جگہ سے تجھے مست ہو؟ پھر میں نے کیسا کلمہ پڑھا؟ وہ اسی حال میں آ رہے ہیں. ہر ایک کہان ان کے ذریعے مدینہ منورہ کا ایک ماحول ایسا بنا تھا. اسی لیے مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے، ہمارے پاس اس محنت کے ذریعے تین نمونے ہیں. হরেক কে লিয়ে আপনি জাতি জিন্দগি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নমুনে পর আর সবকি জিন্দগি ইস নমুনে পর আ যায় কিসকে লিয়ে জো জগে হে ইস্তিমাই তৌর পর জিন্দগিও কে বননে কি ও মসজিদ হে হরেক কো মসজিদ সে জোড়া ইসলিয়ে ये जितना विकास जितना फसाद जिन जिन लाइनों में है उसकी असल वजह यह है उम्मत के जुड़ने की जगह बदल गई जुड़ने का उन्वान बदल गया उम्मत मस्जिद से जुड़ी हुई थी नमाजों पे जुड़ी हुई थी तालीम के हलकों पे जुड़ी हुई थी उम्मत को इससे जोड़ा था अब ऐसा माहौल बना ये छोटा बच्चा हजूर पाक सल्लासम जमात बना रहे हैं दो बच्चे आए एक को यूं कहा कि ये छोटा है ये अभी नहीं जाएगा तो क्या कह हमें तो वो पसंद है जो अल्लाह रसूल को पसंद है अल्लाह के रसूल को अल्लाह के रास्ते की नकल हरकत पसंद है मैं कैसे रह जाऊं अब पंजे के बल खड़े होकर बता अल्लाह के रसूल देखिए मैं भी तो लंबा हूं एक ने कहा तेरा तो काम बन गया मैं ही तो रह गया आजकल कुश्ती की इजाजत लेते हैं अगर अल्लाह के नबी कुश्ती की इजाजत दे दे तो तू गिर जाइयो इसलिए तेरा तो काम बन गया है मैं तेरी छाती पे चढ़ के बता दूंगा देखिए अल्लाह के रसूल अब बच्चे तरकीबें लगा रहे हैं बूढ़ा आदमी है 92 साल की उम्र है बीमारी इंतहा की है कुरान की रोशनी में लोग समझा रहे हैं आप तो माजूर हैं आप पर पकड़ नहीं के जी हां मैं माजूर हूं और मेरे पे कोई पकड़ नहीं क्या करूं क्या करूं इन फिरोजी खिबाहुम बसिकाला निकलो तुम अल्लाह के रास्ते में हल्की हो या भारी ये आयत मुझे घर में चैन से बैठने उसी हाल में चली बाप है तश्कील का तश्कील है तकाजा है बेटे समझा रहे अब्बा जी कुरान ने तो साफ लफ्जों में कहा है जो पैर से लंगड़े हों जो पैर से माजूर हों उन पे पतन नहीं हां बेटे बात बिल्कुल यही है अब मैं भी समझता हूं लेकिन मसला अगर रोटी का होता कपड़े का होता हलवे मिठाई का होता तो मैं अपने दिल को तसल्ली दे देता मेरे बच्चों ने खाई मैंने खाई मेरे बच्चों ने पहन लिया मैंने पहन लिया अरे मेरे मुन्नो मसला जन्नत का है वो जन्नत जिसके लिए वो सारे मुजाहदे वो कुर्बानियां जिसका शौक मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने इतना भरा है जी चाहता है यही तो है किसी से चलता रहूंगा पचता रहूंगा खपता रहूंगा अल्लाह के रास्ते में मेरी मौत आ जाए और जन्नत के बागों की सैर किसी पैरों से कर 92 साल के बूढ़े का यही फिक्र पैरों के माजूर का यही फिक्र बच्चों का यही फिक्र मस्तूरात घरों की औरतें हमें वो पसंद जो अल्लाह के नबी को पसंद कुंवारी बच्ची है घर में है शादी की बात है मेरे सारे सौचले मेरे सारे अरमान मेरी सारी उमंगें मेरी अपनी सारी चोरी से वो जेवर की वो कपड़े की वो दौलत की वो मकान की वो फ्रीज की वो गाड़ी की तमाम उमंगे कुर्बान है ये बताओ मेरे आका का हुक्म क्या मौलाना यूसुफ साहब रहमतुल्लाह ने फरमाते थे हम में से इस मेहनत के जरिए हर एक को मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के रंग में रंगना है और उस रंग में रंगे हुए महाजिरीन अंसार थे उनकी अदाएं उनके से मुजाहदे उनकी सी कुर्बानियां अब फिर इतना नहीं सारा कर करा के کسی پر احسان نہیں. ہم نے یوں کیا اور ہم یوں کر رہے ہیں, ہم یوں کر دیں گے اور ہم نے یہ یوں کیا, نہیں. صدیق اکبر نے سارا لگا دیا, وہاں اس کا تو خیال ہی نہیں تھا کہ اس محنت پر ہم کسی سے بٹوریں, اس محنت پر ہم کسی سے وصول کریں. اس کا مدینے کے گھر گھر میں جھاڑو پھر گئی تھی, آنے والوں کی خدمت, اپنے لیے ڈالی والی کھجوریں, مہمانوں کے لیے صاف ستھری بغیر ڈالی کی کھجوریں, اپنے بچوں کو مدینے کی عورتیں ہنڈیا میں پتھر کنکر ڈال کر پہلا کر سلاتی تھی. مدینے کی عورتیں, ان کا ذہن بنا ہوا, میاں مہمان رسول خدا صلی اللہ علیہ وسلم کو لے کر گئے اور کہنے لگے میری تیرے ایمان آخرت بنانے کا سامان لایا, اپنے بچوں کو چراغ بجھان ٹھیک کرنے کے نام سے بجھا کے سلا دے. کیا عورتیں, کیا مرد, کیا بوڑھے, کیا جوان, کیا بیمار, کیا تندرست, یہ ہے وہ انتخبہم اللہ لنقل دینی, جنہیں محمد صلی اللہ علیہ وسلم کی جنہوں نے صحبت کا حق ادا کر دیا تھا, جو نبی میں سینے صاف, ان میں کہاں حکمِ جاہ, ان میں کہاں حکمِ مال, ان میں کہاں دولتیں اکٹھی کرنے کے ناپاک جذبے, انہیں کہاں دوسروں کو حقیر سمجھنا, مر رہے ہیں, کھپ رہے ہیں, لگ رہے ہیں, اور یوں کہہ رہے ہیں کاش میں تو پیدا ہی نہ ہوا ہوتا. لگا دیا سارا سب کچھ, ادائیں اتنی پسند آئی کہ آسمانوں سے سلام آیا, اور اپنے نفاق پر ڈر رہے ہیں, اپنے بارے میں نفاق کا خطرہ تھا. ماشاءاللہ ہم نے ایک چلہ دے دیا, دن دے دیا, اب پورا جماعت لے کر گئے, اور اب تو کام کو لے کر ہم, ابھی تو ایک اور خناس آ رہا, ہم کام کو لے کر چل رہے ہیں. ارے کام تو ہمیں خدا فضل سے, کام ہمیں لے کے چل رہا ہے, ہم کیا چلیں گے. یہ نمونہ محمد صلی اللہ علیہ وسلم کے رنگ میں رنگنا, ہر ایک اس رنگ پر آ جائے, ایسا جو مجمع تھا وہ مہاجرین و انصار کا تھا, اور وہ سارا بنا تھا مسجد نبوی کے راستے سے. وہ مفتی صاحب تھے تو مسجد میں تھے, وہ شیخ الحدیث صاحب تھے ابو ہریرہ تو مسجد میں تھے, وہ عالم الحرام ابن الحرام جو حرام حلال کو سب سے زیادہ جاننے والے سید ابن ثابت تھے, تو وہ بھی وہی تھے, سب اسی رنگ میں رنگے تھے. اس لیے مسجد وار جماعت خالی بھیڑ جمع کر لینا کا نام نہیں ہے, اور مسجد وار جماعت کی اتنی لمبی لمبی کارگزاری سنا دینا یہ نہیں ہے. ان میں تقویٰ کتنا آیا, ان میں توکل کتنا آیا, ان میں صبر و شکر کتنا آیا, ان میں تواضع عطیت کتنی آئی. یہ ہمارے حضرات کا کارگزاری سنتے ہیں تو کہتے ہیں بھائی تعداد کی نہیں سننی ہے, اتنے آداد ہمیں تو کیفیات بتلاؤ, ساتھیوں میں اللہ کا تعلق کتنا پیدا ہوا, تواضع کتنی پیدا ہوئی, ہر ایک دوسرے کو اپنے سے بہتر سمجھنے والے کتنے ہوئے. یہ سارا ایک اس نمونے پر سب آ جائیں, اس کے لیے مسجد نبوی نمونہ ہے. اب فرماتے تھے کہ یہ مسجد نبوی والے کوئی کسی محلے میں, کوئی کسی گلی میں, کوئی کسی علاقے میں, مدینے میں جو پھیلے ہوئے تھے وہیں سے آتے تھے, کہ اب وہ ان کے راستے سے مدینہ منورہ کی ہر گلی اور ہر گھر, ہر گھر کا ہر فرد ایسے نمونے پر آ گیا تھا کہ جو اجنبی سے اجنبی اگر مدینے میں آتا تو اس کی زبان پر ہوتا تھا ایک کاش ہمیں یہ تقوی والی، ہمیں یہ ایمان والی، ہمیں یہ بھائی چارگی والی، ہمیں یہ اخوت و موافات والی، ہمیں یہ اللہ کے خوف والی، ہمیں یہ صداقت و امانت والی، ہمیں یہ عبت و پاک دامنی والی زندگی دی جائے۔ میرے دوستو، اصل تو ہمارے لیے نمونہ وہ ہیں، وہاں تک پہنچنا۔ اور پھر کہ جب باپ مر رہا ہے تو اپنے بیٹے کو وصیت کر کے جا رہا ہے۔ غلام ایک صحابی، سات بیٹے، سات ملکوں میں قبریں، بوڑھے جوان بچے عورتیں کنواری بچیاں سب ایک فکر۔ جیسے میں نے عرض کیا تھا کہ ہماری یہ ساری نقل و حرکت جیسے کلمے کا پہلا جز لا الہ الا اللہ وہ یقین کی تبدیلی کا ہے، ایسے یہ مہاجر الانصار کی نقل اتارنا، محمد صلی اللہ علیہ وسلم والے کام کو کام بنانا، یہ اپنی فطروں کے بدلنے کے لیے ہے۔ جو جتنا، اس لیے ہر نبی کو اللہ نے نمونہ بنایا، آپ قیامت میں ہر ایک کی زندگی ان کے نمونے پر جاتیں گے۔ اس امت کے ہر طبقے کے ہر فرد کی زندگی، سوچ بھی، عمل بھی، قول بھی، معاشرہ بھی، معاملات بھی، کھانا کمانا بھی، صورت شکل بھی، گھروں کی شادیاں تقریبات بھی، محمد ان کے نمونے پر جاتی جائے گی۔ جس کی جتنی قریب نکلے گی اتنا اجر و ثواب خدا اپنی شاہ نشان دیں گے۔ چند روزہ زندگی ہے، دعائیں اللہ کے نبی کی دعائیں ہیں، مبارک عبد، بہت قابل مبارکباد ہے، بڑی سعادت مندی ہے اللہ کے اس بندے کی جس کی جان، جس کا مال، جس کی صلاحیتیں اپنی ذات سے لے کر عالم کے آخری کنارے تک خیر ہی خیر پھیلتی کی جائے، اس کے لیے استعمال ہو، ان کے لیے دعائیں۔ اور اس کے بالمقابل بد دعا بھی ہے، بڑے ستیاناشی ہیں، بڑے ستیاناشی ہیں۔ جیسے ایک جگہ اللہ نے خود کہا ہے، قتل الانسان ما اکفرہ، اس آدم کے بچے کا ستیاناش جائے کیسا ناقدرہ ہے، آنکھیں میں نے دی، کان میں نے دیے، ہاتھ پیر میں نے دیے، قرآن میں نے اتارا، نبی میں نے بھیجے، مشینیں میں نے بنوائی، مدرسے میں نے کروائے، اور سارا لیکن یہ کہ سب کو پیچھے دکھائے ہوئے اپنی منمانیوں میں، اپنے من کی موج میں کہ ستیاناش جائے گا۔ خدا ہمیں تمہیں ایسے بدنصیبوں میں سے نہ بناوے۔ اسی لیے حضرت عمر فاروق رضی اللہ تعالیٰ عنہ بیت اللہ شریف کا طواف کر رہے تھے اور یہ دعا مانگ رہے تھے، اللہم ان کنت کتبتنی فی السعادہ فأثبتنی فیہا وان کنت کتبتنی فی الشقاوت فامحنی منہا وأثبتنی فی السعادہ فإنک تثبت ما تشاء وتمحو ما تشاء وعندک ام الکتاب۔ اے اللہ، اگر تو نے مجھے سعادت مندوں میں لکھا ہے تو مجھے اس پر جمع دے، اگر میں بدبختوں بد نصیبوں میں ہوں تو بڑی قدرت والا ہے، میری بدقسمتی کو اچھی قسمت سے بدل دے، سعادت سے بدل دے۔ ایک طرف جان و مال کھپانے ہیں، اسی لیے مولانا شبتاب رحمۃ اللہ علیہ فرماتے تھے، یہ ساری زندگی ہر کام کرنے والے کو سب سے پہلے ملے اور ان کے ہاتھوں عالم میں یہ سوغاتیں تقسیم ہوں، اس کے لیے یہ پہلے اپنی جان و مال کی ترتیب بنائیں۔ اور اس ترتیب میں فرماتے تھے کہ ترتیب میں مدینہ منورہ والوں کی ترتیب پر آ جاؤ، کہ جہاں تین ترتیب میں لوگ تھے، ایک ترتیب والے وہ تھے جن کی پوری جان پورا مال، دوسری قسم تھی آدھی جان آدھا مان، اور تیسری قسم تھی تہائی جان تہائی مال۔ چار مہینے ہر سال کے اللہ کے راستے کی نقل و حرکت تھی، آٹھ مہینے مقام، آٹھ مہینے مقام پر وہ بھی کھانے پینے اور موت کے نہیں, جماعتیں آ رہی ہے ان کی تعلیم و تربیت کا مسئلہ ہے ان کو رخ دینا ہے. مقامی کام کہ 400-400 کے قافلے آئے ہیں, ہم تو ہمارے آرام کیا چھٹی کا دن ہے, چھٹی میں کیا چھٹی منائیں گے. مقام پر قافلوں کی تربیت ہوتی تھی, مقام پر بھی مسجد ہی کے تقاضوں پر رہتے تھے, باہر جا رہے ہیں سال کے چار. اسی لیے اس پورے مجمع سے ہماری درخواست ہے, حضور پاک صلی اللہ علیہ وسلم نے فرمایا کلکم خطاؤون وخیر الخطائین التوابون, آپ نے فرمایا تم سارے کے سارے گنہگار ہو, تم سارے کے سارے پاپی ہو, ہاں تمہارے گنہگاروں میں اچھے وہ ہیں جو توبہ کریں اور بار بار کریں. مقال مولانا محمد الیاس صاحب رحمۃ اللہ علیہ کے کہ اس وقت امت میں جتنے گناہ جتنا بگاڑ عقیدے میں عبادت میں مسجدیں ویران ہے, علم نبوت کی طرف طبیعتوں کا رجحان نہیں ہے, اخلاق گرے ہوئے ہیں, جتنی جو بے حیائی اور جتنے جتنے گناہ ہیں, فرماتے تھے اصل اس کی وجہ دعوت کی محنت کا چھوٹ جانا ہے. اور مثال دیتے تھے ہر امتی ایسا تھا جیسے چوراہے کا سپاہی, سب کے دو ہاتھ دو پیر, سپاہی کے بھی دو پیر دو ہاتھ, لیکن جب وہ چوراہے پہ وردی پہن کے کھڑا ہوتا ہے تو چاہے کوئی لال صاحب کا بچہ ہو, اگر اس نے اشارہ کر دیا ہمت نہیں ہے کہ آگے بڑھے, کہ اس کے اشارے پہ حرکت ہے, اس کے اشارے پہ رکنا ہے. کہ جب امت نے اللہ کی بندگی کی وردی پہن رکھی تھی اور محمد صلی اللہ علیہ وسلم کی نیابت کی وردی پہن رکھی تھی, پولیس والا تو مخلوق کی طرف اشارے کرتا ہے اور وہ رکتے ہیں, یہ امت تو جناب باری کے میں ہاتھ اٹھاتی تھی اور خدائی مدنوں کو زمین پہ اترواتی. خدا ہمیں اس محنت کے ذریعے دوبارہ پوری امت کو, ایک ایک فرد کو, موجودہ کو اور آنے والی قیامت تک کی ایک ایک فرد امت کو وہاں پہنچا. اس کے لیے خدا ہمیں تمہیں بنیاد کے طور پر استعمال فرما لے. اب ہمتیں کر کے سب سے پہلے تو جانوں میں, مالوں میں, صلاحیتوں میں, میں نے آپ نے امت نے جتنی جتنا اسلام جتنے نہ لگانے کی جگہ مال, نہ لگانے کی جگہ وقت, نہ جو کچھ کیا ہے, اور سب سے بڑا جرم امت نے کام کو چھوڑا ہے, اللہ سے رو رو کے اللہ سے معافی مانگنی ہے, توبہ کرنی, اور آگے نبی کے کام کو کام بنا کے نبی کے امتی ہونے کو اور اللہ کے بندے بندگی اور امت بنا ان دونوں کی مثال اپنی زندگی سے قائم کریں گے, اللہ سے مانگیں گے. ہمارے بس میں پہلے کچھ تھا نہ اب ہے نہ آئندہ کچھ, جو ہوگا اللہ کے کرنے سے ہوگا, وہ صورتوں شکلوں جسموں جسموں کو نہیں دیکھتا, وہ اندر بھیتر کو دیکھتا ہے, جس کے اندر جتنی سچی طلب جتنی سچی ندامت, اللہ بدل پائیں گے. خدا مجھے بھی قبول فرمائے, خدا تمہیں بھی قبول فرمائے. اب ہمت کر کے فرمائیو, ترجمہ سن لو. میرے محترم دوست بزرگوں نے بولیں جو ہمیں شروعی ایک کتا عرض کرلام سیٹا ہلو جو مانو سرشتی سوچنا تھی আল্লাহ তাআলা একটা নিয়ম চালু রাখছেন, চালু করছেন, সেটা হল এই মানব জাতি দুনিয়াতে আসার পরে, মানব জাতি দুনিয়াতে আসার পরে তারা কিভাবে জীবনযাপন করবে, তাদের জীবনের আমল কি হবে, তাদের শিকিল কি হবে, এটা মানব জাতির তালিমের জন্য। ভাই ভাই এটা না করো, দেখো সারি তশকিল হাত সে নিকল যায়। বেশক আপনি উর্দু সমঝা হ্যাঁ, আপ উর্দু মে বেঠে হো, লেকিন আপকে ভাইয়ো কা হক মানা যা রহা হ্যায়, এসা না করো। কোই বহুত মজবুর হ্যায়, মাজবুর হ্যায়, কিসি কিসম কি কোই বিমারি হ্যায়, উসকি ওজহ সে জানা হ্যায়, মে উসকো তো জলদি দে দিয়ে। বাকি এক হাম তো উর্দু সমঝতে, হামনে তো উর্দু সুন লি, আব তো ইয়ে তর্জমা করেঙ্গে। ভাই হাম সব এক সাথ। তো মেরে মহতরম দোস্তো বুজুর্গ, এই উম্মতের তালিমের জন্য, এই উম্মতের তরবিয়তের জন্য আল্লাহ তাআলা দুই রকমের ব্যবস্থা মানব জাতির সৃষ্টির শুরুতেই সূচনাতেই আল্লাহ তাআলা করছেন। এক হল আসমান থেকে আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন, যে কিভাবে কি জিনিস মানুষ নিজের মধ্যে আনবে, কি জিনিস দিয়ে মানুষ নিজের জীবন গড়বে। আর একটা হল নবীকে পাঠাইছেন, যে কার মতো হবে, ওই জীবনটা কেমন হবে সেটা দেখবে, শিখবে। সেইভাবে নবীরা আসতেন, আর যখন কোন নবী মেহনত করতেন, মেহনতের ফলও হয়েছে। কিন্তু কোন নবী তো আল্লাহ কোন নবীকেই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জমানোর জন্য পাঠান নাই। ওনার যখন শেষ হয়ে যেত, ওই মেহনতটা নবীর জিম্মাই ছিল, মেহনত নবী করতেন। নবী চলে যাওয়ার পরে ওই মেহনত বন্ধ হয়ে যেত। আর আমরা সকলেই জানি কোন জিনিসের অস্তিত্বকে টিকায় রাখার মেহনত যেতে, তার প্রোডাকশন যেটা, প্রোডাকশনের মেহনত যেটা, বানানোর মেহনত যেটা, এটা যখন বন্ধ হয়ে যায় তো জিনিসের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। কমতে কমতে এক সময় এমন হয় যে ওই জিনিস শেষ হয়ে যায়, মানুষের হাত ছাড়া হয়ে যায়, বাজারে পাওয়া যায় না। তো মেরে মহতারাম দোস্তর্গ মেহনত করতে হলে তো নবী হইতেন। নবী যখন দুনিয়া থেকে চলে যেতেন, তো মানুষের মধ্যে আস্তে আস্তে দিনই কমই আসতে থাকতো। কমতে কমতে কমতে কমতে এক সময় এমন হইত যে দুনিয়ার জমিনের উপরে দিনের উপর চলনেওয়ালা কোন মানুষ পাওয়া যেত না। তখন আল্লাহ তাআলা আরেকজন নবীকে পাঠাইতেন একইভাবে, একই জিনিস দিয়ে। কারণ সমস্ত নবীদের মেহনত, সমস্ত নবীদের দুনিয়াতে রাখা মাকসাদ যেটা, ওইটা একই। এর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনা হয়। এইভাবে করতে করতে আখিরে নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জামানার জন্য নবী করে পাঠাইলেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওই কিতাব দিলেন, যে কিতাবের মধ্যে বিবরণ আছে যে মানুষ কেমন হইতে হবে, ইমানদার কেমন হবে, ইমানওয়ালা কেমন হবে, ইমান ইবাদত কেমন হবে, কি কি ইবাদত হবে, এই সব কিছু বিস্তারিত বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা কিতাব পাঠাইলেন নবীর কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, কিন্তু যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই শেষ নবী। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বাদ দিয়ে একটা জিম্মাদারি দিলেন, সেটা হলো মেহনত করবে, ওরা কিভাবে তৈরি করবেন, নিজে দিনের উপর চলবেন, নিজে দিনের জন্য মেহনত করবেন, এবং মেহনত করলে ওরা কিভাবে তৈরি করতে হবে, এই জিনিসটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মেহনত শুরু করলেন, মেহনত শুরু করলেন, ইমান বানানোর মেহনত শুরু করলেন, ইমানের দাওয়াত শুরু করলেন। বলে যে আর একটা কথা এখানে জেনে রাখা ভালো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত আম্বিয়া কেরাম আলাইহিম সালাতু ওয়াসসালাম কোন দুনিয়াতে আসছেন, সমস্ত নবীর জমানাতেই কোন কোন কোন শিখছিল মানুষ, কোন না কোন জিনিসের দ্বারা প্রভাবিত ছিল, আকৃষ্ট ছিল। আর সমস্ত নবীদের দাওয়াত ছিল এটা খেলাফ, যেখান থেকে হবে না। যে জমানায় রাজত্বের বড় প্রভাব ছিল, ওই জমানাতে যে নবী আল্লাহ তাআলা পাঠাইছেন তাকে বলছেন যে দাওয়াত দিয়ে দেন, ওই রাজত্বের দ্বারা কিছু হবে না। সম্পদের প্রভাব ছিল, ওই জমানায় নবী জিম্মায় দাওয়াত ছিল যে সম্পদের দ্বারা কিছু হবে না। এগ্রিকালচার ফার্মের প্রভাব ছিল, নবীর দাওয়াত ছিল যে ফার্মে কিছু হবে না। ব্যবসায়ীদের মতো বড় প্রভাব ছিল, নবীর দাওয়াত ছিল যে ব্যবসা মধ্যে কারিয়ে নাই, ব্যবসার দ্বারা হবে না। একের জমানাতে কোন জমানাতে জাদুকরির প্রভাব ছিল, কোন জমানাতে চিকিৎসা শাস্ত্রের প্রভাব ছিল, আর নবীর জন্য জিম্মাদারি ছিল যে এটাকে বলে দেবো, ওইখান থেকে কিছু হবে না। করবেওয়ালা দাস একমাত্র আল্লাহ তাআলা, এটি হল ইমান। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন নবী করে পাঠালেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হিসেবে এই দুনিয়াতে আসলেন, অতীতের যত নবী যত নকশার মোকাবেলাতে আসবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে সমস্ত নকশা পরিপূর্ণ ভাবে মজুদ ছিল আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে সমস্ত নকশা বিদ্যা আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। ওই জাদু সেহের এর মোকাবেলাতে আল্লাহ তাআলা নবী পাঠাইছিলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে চর্চা ছিল খুব, এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সেহের করা হয়েছিল। ব্যবসায়ীদের উপরে অহংকার গর্ব ছিল, গৌরব ছিল, সোহাব আলাইহিস সালামের জামানার লোকদের তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বড় বড় ব্যবসা ছিল। কাফেরা মক্কার কাফেরা বলত যে তোমার কথা শোনা কি দরকার, আর তোমার কথার মানারই কি দরকার, আমাদের কাছে কি অভাব আছে আর আমাদের কাছে কি নাই, আমাদের এখানে এক্সপোর্ট হইতেছে ইয়েমেনে, এক্সপোর্ট হইতেছে শামে, ইম্পোর্ট হইতেছে ইয়েমেন থেকে শাম থেকে, শামের থেকে আসতেছে আমরা ইয়েমেনে পাঠাইছি, ইয়েমেন থেকে আসতেছে শামে পাঠাইতেছি, আমরা এক্সপোর্টার আমরা ইম্পোর্টার আমরা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, আমাদের তোমার কি দরকার, তোমাকে দিয়ে আমার কি দরকার, তোমার কথা না মানলে আমাদের কি আসে যায়। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, রাজত্বর হুমকি ছিল, রোম পারস্যদের বলার রাজত্ব ছিল। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, হেন কোনো জিনিস নাই যেটা পূর্বের জামানাতে কোন নবীর, পূর্বের কোন নবীর জামানাতে ছিল আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে নাই, সবকিছুই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে ছিল আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছিল। এই সব কিছুর মোকাবেলাতে, এই সব কিছুর মোকাবেলায় মোকাবেলাতে যে লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো করার কোনো ক্ষমতা নাই, কান্নাওয়ালা জাত একমাত্র আল্লাহ। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত শুরু হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে লাগলেন, ইমানের দাওয়াত দিতে লাগলেন, ইমানের দাওয়াত দিতে দিতে বলেন যে আমাদের আমাদের নমুনা হল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত, আমাদের ইমানটা ওইরকম হয়তো হবে যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছিল, যে সবকিছুকে অস্বীকার করে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার জাতের উপরে নিজের একটিকে নিবদ্ধ করা, অন্য কোনো কিছুর দিকে দৃষ্টি না দেয়, সব কিছুকে উপেক্ষা করে দেওয়া, সবকিছু শক্তিকে উপেক্ষা করে দেওয়া। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যখন থেকে দাওয়াত দাওয়াত শুরু হয়ে গেল তখন ইমান আসার শুরু হয়ে গেল, ইমান যখন আসলো তো ইমানের আনুষঙ্গিক যা আছে সবকিছু ইমানে টেনে নিয়ে আসলো। কারণ শক্তিশালী ইমান কিছু জিনিসকে টানবে যেটা ইমানের চায়। যেমন দেখ আরবিতে একটা কথা আছে, যা আলবার তুয়াল জুব্বাতে, শীত আসলো তার সবচেয়ে আনুষঙ্গিক সব কিছু নিয়ে আসলো, শীত আসলো সোয়েটার আসলো, শীত আসলো চাদর আসলো, শীত আসলো হিটার আসলো, শীত আসলো মোজা আসলো, শীত আসলো কোট আসলো, শীত আসলো বুট আসলো, সবকিছু আসলো। এই শীত আসলে এগুলোকে নিয়ে আসে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যখন দেখি ইমানের জন্য দান মাল কোরবানি করতে করতে ইমানের হালকাতে বসতে বসে আল্লাহ তাআলা বড়ার বড়ত্ব দাওয়াত দিতে দিতে ইমান যখন মুসলমানদের অন্তরে বসলো তখন ইমান আসলো, ইবাদত আসলো, ইমান আসলো তো আখলাক আসলো, ইমান আসলো আল্লাহ তাআলার জিকির আসলো, ইমান আসলো হেফাজত আসলো, ইমান আসলো আল্লাহ তাআলার রহমত আসলো, ইমান আসলো তো আল্লাহ তাআলার মদদ আসলো, ইমান আসলো তো আল্লাহ তাআলার নুসরত আসলো, ইমান আসলো তো মুসলমানদের বিজয় চলে আসলো। এই সবকিছু ইমানের সাথে সম্পৃক্ত জিনিস, ইমান এবং এগুলোকে টেনে নিয়ে আসবে। আর ইমান কেমন আসছে? সকলের মধ্যে, সকল স্তরের মধ্যে, সকল তবকার মধ্যে, বুড়াদের মধ্যে, জওয়ানদের মধ্যে, সুস্থদের মধ্যে, অসুস্থদের মধ্যে, যুবকদের মধ্যে, বাচ্চাদের মধ্যে, কুমারীদের মধ্যে ইমান আসছে, সবার একই জজ্বা। কারণ ইমান যখন আসছে তো ইমানের টাকা যাওয়া নিয়ে আসছে, ইমানের টাকা দেখি ইমান পৌঁছাই ধরে দুনিয়ার শেষ চূড়ান্ত পর্যন্ত পৌঁছাইতে হবে। ইমানদার মায়ের টাকা দা যে ইমান দুনিয়ার শেষ পর্যন্ত পৌঁছাইতে হবে, আমার ছেলেকে ওখানে যেতে হবে। ইমানদার বিবির টাকা দা যে তার স্বামী যাবে, ইমানদার সন্তানের টাকা দা তার তার বাপ ইমানের জন্য সফর করবে, ইমানকে দূর পর্যন্ত পৌঁছানোর জন্য। কারণ হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ তাআলা এই উম্মতকে, আল্লাহ তাআলা সাহাবীদেরকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে ইন্তেখাব করছেন, ইন্তাখাবাহুল্লাহ লিলাকনি দীনিহি, আল্লাহ তাআলা দীনকে দুনিয়া শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করছেন, তারা নির্বাচিত। এখন জজবা পয়দা হয়েছে, মানের পরোয়া নাই, বাড়ি ঘরের কোনো পরোয়া নাই, নিজের সুস্থতার কোনো পরোয়া নাই, সেটা হবে বাচ্চার মধ্যে একই জজবা, বুড়ার মধ্যে একই জজবা, বিধবা মায়ের মধ্যে একই জজবা, সন্তানের সন্তানদের বাবার মধ্যে একই জজবা। এই ইমানকে পৌঁছানোর জন্য জামাত তৈরি হইতেছে। এক বাচ্চা আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যাবো, বলে না তুমি এখন না তুমি পরে, এখনো তুমি ছোট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগোচরে পায়ের অঙ্গুলের উপর ভর করে দাঁড়ায় গেছে ইয়া রাসূলুল্লাহ আমি ছোট কিভাবে হইলাম, আমি তো অনেক লম্বা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি বুঝতে পারলেন, তার জজ্বাকে মূল্যায়ন করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা ঠিক আছে তুমিও যাবে। এর মধ্যে আরেকজন তারই সমসাময়িক বলে ভাই তোর তো কাম বনে গেছে, তোর তো এজাজত একবার হয়ে গেছে, ওই জবাব দিয়ে একবার হা হইলে আর না হবে না। তা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কায়দা করে কুস্তি লড়াই করার একটা অনুমতি নিয়ে আসি, যদি খালি নিয়ে আসতে পারি তাহলে তুই একটু দয়া করে নিচে পড়ে যাবি। আমি তো ছিনার উপরে বসে বলবো যে ইয়া রাসূলুল্লাহ সে আমার তো একটু বড় হতে পারে কিন্তু শক্তি আমার গায়ে দেখি। প্রথম দিন যখন আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে দিচ্ছেন, তখন তাতে যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রসুল যেটাকে পছন্দ করে আমিও তো এটাকেই পছন্দ করবো, আল্লাহ রসুল আল্লাহ দিনের জন্য আল্লাহ রাস্তা সফল করাকে পছন্দ করে, আমি আল্লাহ আল্লাহ রাস্তাটাকে সফল করাকে পছন্দ করি। মেরে মোস্তার আব্দুল্লাহ বুজুর্গ এগুলো সবই ইমানের তাকাজা, ইমান এগুলো চায়, ইমান এগুলোকে শিখায়। মেরে মোস্তার আব্দুল্লাহ বুজুর্গ এই এক মেসাল, আমাদের ইমান তো এরকম হইতে হবে। আর সার্বিকভাবে ইমান যাতে আমাদের পরিপূর্ণ হয়ে যায়, সার্বিকভাবে ইমান তার সমস্ত জিনিসগুলো পরিপূর্ণ হয়ে যায়, এটার জন্য ইমানি মাহল বানাইতে হবে। ওই ইমানি মাহলের জায়গাটা হবে মসজিদ, ইমানি মাহলের মধ্যে জায়গা মসজিদ। আর এখানে মসজিদে অন্য কোনো বিষয় থাকবে না, মসজিদে কেন যাবে? দুনিয়ার আলোচনা করার জন্য, বেচা কেনার জন্য, রাজনীতির জন্য না, কোনো অন্য কোনো বিষয়ের অবতারণা মসজিদে থাকবে না। মসজিদে নববীতে যে বিষয় ছিল ওই বিষয় দিয়ে মসজিদের আমলকে ধরবে, যে জানে সেও মসজিদে নববীতে আসবে। মুফতি সাহেবও আসতেন, যে জানে না সেও মসজিদে নববীতে আসবে। হালাল হারাম সম্বন্ধে সবচেয়ে বেশি জানেন হযরত জায়েদিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও মসজিদে চলে আসতেন। সব মসজিদে জানেওয়ালা মসজিদে ও জানে না সে মসজিদে, নতুন যে সে মসজিদে, পুরানা যে সে মসজিদে, মসজিদের দাবা হইতেছে, মসজিদের মাহল, মসজিদকে একটা মাহল বানানো, এইটা আমাদের দ্বিতীয় নমুনা। শুধুমাত্র বলছে যে নমুনা মসজিদের নবী নমুনা বানাইত। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আর কিভাবে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের যে নকশা ছিল মসজিদের সাথে সম্পর্ক, আর মসজিদের মধ্যে যে ব্যস্ততা ছিল ওই সম্পর্ক আর ওই ব্যস্ততা আমাদের সকলের মসজিদে জমা করতে হবে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, জমা করে করে লিস্ট বাড়ানো না, আমার মসজিদের জামাতের সাথী 12 জন, আমার জামাতের সাথী 25 জন, আমার মসজিদের জামাতের সাথী তার চেয়ে বেশি। বলেন যে আমাদের বড়রা এই সংখ্যা শোনার জন্য, আপনার সংখ্যা শোনার জন্য আপনাকে রাখে নাই, বলে কাইফিয়ত শোনাও। যারা মসজিদে আসতেছে তাদের অবস্থা কি, যারা মসজিদে আসতেছে তাদের ইমান কতখানি বাড়ছে, তাদের মধ্যে তাকওয়া কতখানি বাড়ছে, আল্লাহর ভয় কি পরিমাণে বাড়ছে, মখলুকের হকের ব্যাপারে তারা কতখানি সচেতন হয়েছে, আল্লাহ তাআলার জিকিরের জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কতখানি হয়েছে, তাদের চোখের পানি কি পরিমাণে সস্তা হয়েছে, তারা মসজিদে কেন আসতেছে, তাদের মধ্যে তাওয়াজ্জু কি পরিমাণে বাড়তেছে, তাওয়াক্কুল কি পরিমাণে বাড়তেছে, ভয় কি পরিমাণে বাড়তেছে। মেরে মোস্তার আব্দুল্লাহ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে সবকিছু খরচ করে দিতেছেন, সবকিছু খরচ হয়ে যাওয়ার পরেও নিজেকে নিজের জন্য কোন অবস্থানের কল্পনা করেন নাই যে আমি তো এখন এই মাকামে পৌঁছে গেছি, বরং নিজের জন্য অবস্থানের কল্পনা করতেছে যে আবু বকর তোর মা যদি তোকে জানলো না দিত তাহলে তোর জন্য ভালো ছিল। হ্যাঁ, আমার ভেতরে কোনো মুনাফিক রয়ে গেছে কিনা, আমি তো মুনাফিক হয়ে গেছি। ওহান যারা তুমি যেভাবে বলতেছ তাহলে তো আমি তো মুনাফিকের অন্তর্ভুক্ত। আর আমাদের কি অবস্থা, একটা চিল্লা দিছে, দুইটা চিল্লা দিছে, এখন কি বলে যে আমরা তো কাম নিয়ে চেল্লাওয়ালা, আমাদের মূল্যায়ন হওয়া দরকার, আমরা তো কাম নিয়ে চেল্লাওয়ালার সাথী। আরে বলতেছে আস্তাগফিরুল্লাহ, আরে কাম নিয়ে চেল্লাওয়ালা না, আল্লাহ তাআলা মেহরবানি করে কাম দিয়া তোমাকে চালাইতে, কামে তোমাকে চালাইতে, কামে আমাকে চালাইতে, কাম নিয়ে চেল্লাওয়ালাদের মধ্যে তো ভয় বাড়তেছে, কাম নিয়ে চেল্লাওয়ালাদের চোখের পানির পরিমাণ বাড়তেছে, কাম নিয়ে চেল্লাওয়ালাদের তাকওয়া বাড়তেছিল, কাম নিয়ে চেল্লাওয়ালাদের তাওয়াজ্জু বাড়তেছিল। যারা কাম নিয়ে চেল্লাওয়ালা ছিলেন তাদের মধ্যে সিফাত পয়দা হইতেছিল। মেরে মোখতার আব্দুল্লাহ বুজুর্গ, যারা নাকি কাম নিয়ে চন্দ্রওয়ালা ছিলেন, আল্লাহ তালার বড়ের দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহ তালার বড়ের দাওয়াতের কথা শুনতে শুনতে যাদের ইমান মোকাম্মল হয়েছিল, যারা মসজিদে এসে নিজেকে একটা সার্বিক মাহল বানানোর জন্য, মদিনার সার্বিক মাহল বানানোর জন্য যারা চিন্তা করতেছিলেন, চেষ্টা করতেছিলেন, তার অকাতরে তাদের জান মাল খরচ করতেছিলেন, জীবনের শেষ মুহূর্তে তাকে আল্লাহ তালাকে দিয়ে দেওয়ার জন্য তারা ব্যস্ত ছিলেন, সুস্থতা অসুস্থতা করে কিন্তু তাদের জন্য বাদ ছাড়তে পারে নাই, বাধার সৃষ্টি করতে পারে নাই। এক যুদ্ধের সময় একটা আবি 80টা 30 তলোয়ারের আঘাত লাগছে তার শরীরে, রক্ত চাইতে চাইতে দাঁড়ানোর শক্তি হারাই ফেলছে, এইবার হাত পাও ছাটাছাটি করে 1 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ জায়গা আগাইতেছে, আর বলতেছে যে মুসলমানদের কি অবস্থা। আর একজন বলতেছে তুমি এগুলো জিজ্ঞেস করে কি করবা, তুমি নিজেই তো শুয়ে পড়ছো, তুমি আর এগুলো জিজ্ঞেস করতেছো কেন? বলে আরে ভাই শুয়েতে পড়ছে ঠিকই আছে, এখন পায়ে চলার শক্তি আমার নাই, কিন্তু হাত পাও দিয়ে চেষ্টা করতেছি মুসলমান যে পর্যন্ত পৌঁছে এখানে পৌঁছতে, জীবনের শেষ মুহূর্তে যদি শুনতে পারতাম যে মুসলমান কামিয়াব হয়ে গেছে তাইলেই আমার বড় আশাটা পড়ত। মেরে মহতরাম দোস্তের বুজুর্গ 93 বছর বয়সের পুরা আল্লাহ রাস্তায় যাওয়া ডাক আসছে, ছেলেদেরকে বলতেছে যে আমাকে তৈরি করে দাও, আমাকে নিয়ে চলো, ছেলেরা বলতেছে যে বাবা নিজে তো চলতে পারেন না, এখন কিভাবে যাইবেন এত লম্বা সফর, আপনি তো অতীতে এত করছেন এত করছেন এত করছেন শুনাইতেছে, আমরাও তো দেখতেছি আপনার সন্তান হিসেবে আমরা দেখতেছি, এই আপনার জন্য সৌভাগ্যের ব্যাপার না। বলে যে বাবা রে রুটি ছালনের মশলা যদি হয়তো, কাপড় চুপড়ের মশলা যদি হয়তো, তাহলে তো নিজেকে এই কথা বলে সান্ত্বনা দিতাম, আমি খাই নাই তাতে কি আমার সন্তানেরা তো খাইছে, মা বাপ নিজেকে সান্ত্বনা দেয় এইভাবে। যদি কাপড় চুপড়ের মশলা হয়তো বলতাম আমার তো ছিল থাক, ঈদের দিন আমার জন্য কিনতে না পারলেও আমার সন্তানদেরকে দিতে পারছি, এগুলো সান্ত্বনা দিতাম, কিন্তু বাবারে এটা রুটি ছালনেরও মশলাও না, এটা লেবাস পোশাকের মশলাও না, এটা দুনিয়ার সাথে কোনো জিনিসের সাথে দুনিয়ার কোনো জিনিসের সাথে সম্পৃক্ত মশলাও না, এটা তো হলো জান্নাতের মশলা, এটা তো আল্লাহ তাআলার নিয়ামতের মশলা, যে ছেলেরা জান্নাত পেয়ে গেল আর আমি না পাইলে তাতে কি অসুবিধা। মেরে মহতরাম জান্নাতের মশলা যেটা আমাকেও পেতে হবে, তোমরা যেটা বলতেছ সেটা তো ওই কথাটা আমি সান্ত্বনা পাইতেছি না, আমি চলতে পারি বয়স হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে ছুটি দেন নাই। আল্লাহ তাআলা বলেন ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তুমি যে অবস্থায় থাকো না কেন, ভারী হও পাতলা হও, তুমি আল্লাহর রাস্তাতে বের হয়ে যাও। ছেলেদের আর ছেলেরা আর কোনো জবাব দিতে পারলো না, ওদের বাবে পায়ে মাদুর, এক পিতা এক বাবা, এক পা মাদুর, উনিও যাবেন, ছেলেরা বুঝাইতেছে যে আপনার যান এই কোরআনের মধ্যে তো বলছে যে এক পা মাদুর যে ল্যাংড়া ব্যক্তি যে ওরা আলাল আর আর আজি হারত যে নাকি ল্যাংড়া তার জন্য কোনো তোষণীয় কিছু না, তো উনিও একই কথা বলতেছেন। তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ সকলের দিলের মধ্যে জজবা একটাই, সকলের দিলের মধ্যে জজবা একটাই, তো মেরে মহতরাম দোস্তার আমাদের দিলের মধ্যে যদি একই জজবা হয় আর আমাদের যদি আমলের তরিকা ওইটি হয় সেই তরিকা পুরাণাদের ছিল যেই তরিকা والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه والسابقين الأولون جد نقصة سلو تاتر جد مهنت سلو تاتر مهنت جد طر سلو نيجر إيمان كي بنانة جنو نيجر إيمان كي باتانة جنو نيجر إيمان كي مكمل كرا جنو شاربي بابي معهم كي إيمان والا بنانة جنو تاتر جد طر سلو ওই তর্ককে যদি আমরা আপনাই, নিজের করে নেই আপন করে নেই, তো মেরে মহতরাম দোস্তের বুজুর্গ যেমনিভাবে আল্লাহ তাআলা তাদের উপরে রাজি হয়ে গেছেন, অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি হয়ে যাবেন। আর আল্লাহ তাআলা এইটি আমাদেরকে আমাদের থেকে চান, এর আগে উনি বলছিলেন যে হে ইমানদাররা তোমরা আল্লাহর দিনকে সাহায্যকারী হও, আল্লাহর দিনকে উৎসুককারী হও। মেরে মহতরাম দোস্তের বুজুর্গ সাহাবারা তাদের কোরবানি করে করে, সাহাবারা কোরবানি করে করে আল্লাহ দিনকে সাহায্য করে গেছেন, আল্লাহ দিনে নুসরত করছেন, নিজের ভিতরে আনার হক যেটা এটাও পুরো করছেন, সারা দুনিয়াতে দিন ছড়ানোর জন্য হক যেটা এটাও পুরো করছেন। যে জবাব জজবা আমাদের সকলের মধ্যে ছিল যেই কুমারী মেয়েটা মদিনার ঘরে বাসা তারও যেই জজবা, যেই কুমারী মেয়েটা ওই ইয়ামান থেকে হিজরত করে আসতেছেন তারও সেই জজবা, বাচ্চারে যে জজবা পুরো সেই জবাব যতটা সুস্থ যে তারও সেই জজবা, অসুস্থ যে তারও সেই জজবা। মেরে ভক্তরাম দশটার বুজুর্গ শুধু তাই না, মদিনাবাসী সকলেরই ওই জজবা, আর মদিনাবাসী বাইরের থেকে যারা আসতেছে তাদেরও সেই জজবা, তাদেরও সেই জজবা। মদিনার বাইরের থেকে আনন্দ যখন মদিনার গলিতে ঢুকত, মদিনার গলি দিয়ে হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে যেত, মদিনার মাহলকে দেখে এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন মানুষ নাই যে আফসোস না করছে মদিনার মাহলের জন্য। হ্যাঁ আমি যদি এরকম একজন মাহলের এরকম একটা মাহলের অধিবাসী হইতে পারতাম। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, আল্লাহকে রাজি করার কেমন জজবা, ইমানকে বাড়ানোর ইমানকে আখেরাতের কেমন জজবা। একটা আবি নবীর মেহমান নিয়ে যাইতেছেন বাড়িতে, নিজেও নিজের ঘর সম্বন্ধে জানতেন, জয় বললেন জওয়ান্নার বন্দি তোমার আমার আখেরাত বানানোর সামান নিয়ে আসছি, সুযোগ নিয়ে আসছি, তাড়াতাড়ি বাচ্চাটাকে সকলে আদরে ঘুম পাড়ায় দাও, খানা ঘর অল্প আছে আমি জানি, আর খানার সামনে দিয়ে মেহমান তো আমার চা খাইতে চাইবে না, তুমি বাতিটা ঠিক করার বাহানাতে বাতিটা থেকে বন্ধ করে দিও, আমি হাত লড়াইতে থাকবো, মুখ চাবাইতে থাকবো, আমি এক লোকমাও মুখে দেবো না, মেহমান প্যাট ধরে খেয়ে যাবে, প্যাট ধরে খেয়ে যাবে। তো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, মেহরাম মেহমানের একরাম যখন পুরা হবে তখন আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাত বানাই দিবেন। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, মেহমান পাইতেন কদর করতেন তার আখেরাতকে বানানোর জন্য। চারশোর কাফেরা আসতেছে, মদিনা ওরা ভাগ করে নিতেছে, আর আমাদের কি অবস্থা, এক কিল্লা দেওয়ার পরে দুই কিল্লা দেওয়ার পরে তিন কিল্লা দেওয়ার পরে জামাত আসছে এলাকাতে, বললো না না এখন তো পারবো না, আজকে তো ছুটির দিন, আজকে আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে, পারিবারিক প্রোগ্রাম আছে, তো যে আগের থেকেই করে রাখছি। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, এইটি হলো অবস্থা, ভিতরের কোনো পরিবর্তন এখনো হয়নি। কারণ হলো কি, কোরবানির সাথে আমার কাম চলে নাই, কোরবানির সাথে যখন চলে নাই তো আমার এই কাম আমার ভিতরকে পরিবর্তন করতে পারে নাই, ভিতরে কোনো পরিবর্তন আনতে পারে নাই। মদিনাওয়ালাদের ভিতরে পরিবর্তন আসছিল, বাচ্চার কান্না পাশের বাড়ি হলো না শুনে, ঘরে খাবার নাই, বাবা বাচ্চাদের বাপ আল্লাহ রাস্তাতে গেছেন অথবা বাচ্চাদের বাপ শহীদ হয়ে গেছেন, এই জন্য কি করতেছেন, ওই আল্লাহর বান্দি পাতিলের মধ্যে পাথর দিছেন, পানি দিছেন, একটা কিছু তেল লাগতেছে, খটখট আওয়াজ হইতেছে, বাচ্চারা মনে করতেছেন যে আম্মা পাকাইতেছেন, খিদায় অস্থির, অনেকক্ষণ পরে নিশ্চয় যে বাচ্চাটা পড়ে যেতেছে, ঘুমাই যেতেছে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, তারা দিনের জন্য এত কোরবানির সাথে করছেন, এর জন্য দিনের হাকিকতকে আল্লাহ তাআলা তাদের সামনে জাহির করে দিচ্ছেন। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, যখন মেহনত কর্মওয়ালা কোরবানির সাথে, যখন মেহনত কর্মওয়ালা উসুলের সাথে, যখন মেহনত কর্মা আল্লাহ তাআলাকে রাজি করার জজবার সাথে, যখন মেহনত কর্মওয়ালা আল্লাহ তাআলার হুকুমের পাবন্দির সাথে, মেহনত কর্মওয়ালা আল্লাহ তাআলার জাতের উপর পূর্ণ ইকিনা রাখার সাথে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পাবন্দির সাথে যখন করতে থাকে, আল্লাহ পুরোই বলা হয়েছিল যে বিভিন্ন রকমের স্টেটাস আল্লাহ তাআলা রাখছেন, ওই স্টেটাসগুলো আস্তে আস্তে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হইতে থাকে, উজ্জ্বলতর হইতে থাকে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, শর্ত হল মেহনতকে এইভাবে করা, যারা মেহনত করছে, যাদের মেহনত আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে, দিন যত যাইতেছিল তাদের মধ্যে ভয় বাড়তেছিল। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহকে তওয়াফ করতেছেন আর আল্লাহর কাছে কাঁদতেছেন যে আল্লাহ, আমি ওমর সম্বন্ধে যদি তুমি ভাগ্যমানদের মধ্যে লিখে থাকো তো তুমি ওইটাকে সাবেত করে দাও, ওইটাকে মজবুত করে দাও, ওই লেখা যেন আমার জীবনের আমার ওই লেখা যেন আমার জীবনের থেকে না চলে না মুছে, ওইটা কৃপে মজবুত করে দাও, আল্লাহ আমি আমার ভাগ্য যদি অত বাগাদের সাথে লেখা হয়ে থাকে, আল্লাহ তুমি তো লেখনাওয়ালা, তুমি সব কিছু করতে পারো, ওখান থেকে মুছে দাও ওমরের ভাগ্যটাকে, ভাগ্যমানদের মধ্যে ওমরকে তুমি ভাগ্যমানদের মধ্যে লিখে দাও, আর ওর ওইটাকে তুমি সাবেক কদম করে দাও, ওইটার জন্য দ্বিতীয়বার আমার না করে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, ভয় পয়দা হইতেছিল, ভয় বাড়তেছিল, আমার মেহনত যদি আমাকে ভীত করে তুলে, আমার আখেরাতের জন্য আমাকে অস্থির করে তুলে, চাইলে বুঝতে হবে যে আমার মেহনত আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আমার মেহনত আমার জীবনের জন্য কাজে লাগছে। মেরে মস্ত রাম দোস্ত বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রেখে আমাদের দুনিয়াতে আসার আগে অনেক আগে চলে গেছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সম্বন্ধে কিছু বলেও গেছেন। একবার আলোচনা থেকে বের করে রেখে যান নাই, বলে গেছেন সুসংবাদ, সুসংবাদ ওই সমস্ত বান্দাদের জন্য যে নাকি যার দান আর মাল খায়ের হুজুরে আসার জরিয়া হয়। আল্লাহ নবী বলে গেছেন যে তাদের জন্য সুসংবাদ আর দুঃসংবাদ ওই সমস্ত লোকদের জন্য যারা নাকি হককে দান আর মাল হককে নষ্ট করার জন্য হকে শেষ করার জন্য জরিয়া হয়। মেরে মহতরাম দোস্তর হুজুর আর একটা কথা বলতে চাইলেন, মানুষ যখন দিনের থেকে সরে তো কিভাবে সরে, কিভাবে সরে? বলে যে মানুষের জীবনে যেই জায়গার যে সুন্নত, এই সুন্নতকে যখন মানুষ ছেড়ে দেয় তখন ওই জায়গাটা আস্তে আস্তে বদ্দিনী আসে, ওই জায়গাতে বেদাতে পেয়ে যায়। এইভাবে করতে করতে মানুষের জীবনে ব্যক্তি জীবনের দিনকে দূর করে দেয়। পারিবারিক জীবনে পারিবারিক জীবন যাপন করার সুন্নত তরিকাতে ওইটা যখন ছেড়ে দেয় তো পারিবারিক জীবন থেকে দিন দূর হয়ে যেতে থাকে, আস্তে আস্তে বেদাত আর কুপুরি ঢুকতে থাকে। এইভাবে মানুষ জীবনের থেকে দিন শেষ হয়ে যায়। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত বানাইছিলেন, শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, এই দাওয়াতের কামের জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। আমাদের ইস্তেদাদকে আমাদের জান আর মালকে যখন আমরা খরচ করতে থাকব, ওই যে সাবিকিনে আউয়াল যারা তাদের তর্জ অনুযায়ী যখন খরচ করতে থাকব, তো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ আল্লাহ তাআলা যেমনিভাবে ওনাদের ইমানকে মোকাবেল করে দিচ্ছেন, ওনাদের উপর রাজি হয়ে গেছেন এবং ওনাদের ইমানের হেফাজতের ব্যবস্থা করেন এবং ওনাদের দ্বারা আল্লাহ তাআলা সারা দুনিয়াকে দিনকে দুনিয়াতে দিনকে ছড়াইছেন। আল্লাহ তাআলা আমাদের সাথে এরকম আচরণ করবেন। ওই সাবেকিনে আউয়ালিন যে তাপ এটা ছিল, সাবেকিনে আউয়ালিন আউয়ালিদের তিন রকমের তর ছিল, তারা তিন তিন ভাগে বিভক্ত ছিলেন। সাবেকিন আউয়ালিনদের মধ্যে কিছু ছিলেন যারা নিজের পুরা জান আর পুরা মালকে আল্লাহর জন্য দিয়ে দিতেন, নিজের জন্য কিছুই রাখেন নাই। আর অংশ এরকম ছিল যারা আধা জান আর আধা মালকে দিয়ে দিতেন, আধা জান নিজের জন্য আধা মাল নিজের জন্য আল্লাহর জন্য, আধা জান নিজের জন্য দুনিয়ার জন্য আধা জান আল্লাহর দিনের জন্য দিয়ে দিতেন। আর একটা ভাগ ছিল সাবেকিন আউয়ালিনদের, সেটা হল এক তিহাই তিন ভাগের এক ভাগ আল্লাহ তাআলার দিনের জন্য, যেখানে শুধু পুরোপুরি আল্লাহর দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য মেহনত করবে আর নিজের ভিতরে আমার জন্য মেহনত করবে, নিজের জিন্দেগিকে নিজের আমলকে মোকাম্মল আমলের দ্বারা নিজের ইমানকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলার পছন্দের বাড়াইবে। আর হযরত ইলিয়াস একটা কথা, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন যে ওই সাবেকিনে আউয়ালিন যারা ছিলেন তারা কেমন ছিল, তারা কেমন ছিল? তারা হইল ওই চৌরাস্তার ট্রাফিক পুলিশের মতো ছিল। ওই চৌরাস্তার ট্রাফিক পুলিশ যে সেও তো আমাদের মতোই মানুষ, তারও দুইটা হাত আমাদেরও দুইটা হাত, তারও দুইটা পা আমাদেরও দুইটা পা, তারও দুইটা চোখ আমাদেরও দুইটা চোখ, অর্থাৎ তাত্ত্বিকভাবে সে আমাদের মতোই, কিন্তু তার উপর একটা শক্তি ছিল, তার কাছে একটা শক্তি আছে, একটা পাওয়ার আছে তার কাছে। সে যখন কোন দিকে এই দক্ষিণ দিকে রাস্তার দিকে হাত উঠায় ওই রাস্তার থেকে আসতেছিল গাড়িওয়ালা, যত লাখ সাবের ছেলেই হোক না কেন হিম্মত নাই যে তার হাত উঠানোর পরে সে আগে বাড়বে, কেমন আছে? মেরে মহতরাম দোস্তর বুজুর্গ তার এশারার এত পাওয়ার আর এত শক্তি মখলুককে নিস্তব্ধ করে দেয়, চলন্ত মখলুককে স্থিরকে স্তব্ধ করে দেয়, তলার ক্ষমতা রহিত হয়ে যায়। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ সাবেকিনে আউয়াল, কারণ তার গায়ে ট্রাফিক পুলিশের লেবাস আছে, এই জন্য তার শক্তি আসছে। সাবেকিনে আউয়ালিনদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার লেবাস ছিল, ব্যক্তি জীবনেও পারিবারিক জীবনেও পুরা শহরের মধ্যেও পুরা দেশের মধ্যেও ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার লেবাস ছিল। আল্লাহ তাআলার ইমানের মধ্যে পূর্ণতা ছিল, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তারা পূর্ণতা অর্জন করছিলেন, জিকিরের দ্বারা আল্লাহ তাআলার সাথে তাআল্লুক কায়েম ছিল, এলেমের মাস্কের দ্বারা তাদের ভিতর তাদের আমল নূর ছিল, আল্লাহ তাআলাকে রাজি করার জজবা ছিল। মাখলুকের হক হকের মধ্যে তারা কোনোদিন হস্তক্ষেপ করেন নাই, জুলুমের থেকে না কামাই থেকে তারা নিজেকে বাঁচায় রাখছিল, তাদের সব কিছু পাক ছিল, তাদের ভিতর পাক ছিল, তাদের খানা পাক ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিবাস তাদের সামনে ছিল। এই ট্রাফিক পুলিশের হাতের ক্ষমতা তো চলে মাখলুকের উপরে, আর সাবেকিন আওয়ালিনদের হাতের ক্ষমতা চলত খালেকের উপরে। ওই সাবেকিন আলিমরা যখনই যতবার আল্লাহর কাছে হাত উঠেছে, আল্লাহ তাআলা ওই হাতকে খালি ফিরাই দেন নাই। কারণ আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলছিলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহ ওয়ামান ইত্তাবাকা মিনাল মুমিনিন। মেরে মোহতারাম দোস্তরা বুঝো, ওই সাবেকিন আওয়ালিনদের যে আমল ছিল, যে আখলাক ছিল, ইবাদতের যে অবস্থা ছিল, তাদের লেনদেন যেরকম ছিল, আল্লাহ তো তাদের মাহল যেরকম ছিল, জান মাল খরচ করার, জান মাল খরচ করার যে নির্দিষ্ট জায়গা ছিল, যদি আমরা ওরকম করতে পারি তা ইনশাআল্লাহ আমাদের হাতে আল্লাহ তাআলার কাছে এরকম মকবুল হয়ে যাবে। দুনিয়ার কোনো কিছুকে আর ভয় করার কোনো প্রয়োজন হবে না, কারণ দুনিয়ার সবকিছুই মখলুক, সবকিছু আল্লাহ তাআলার হুকুম আর ইরাদা। তবে মেরে মহতারাম দোস্তরা বুজুর্গ, এই জন্য আমরা পুরা জানান পুরা মানের কথা তো এখন বলতেছি না, অর্ধেকের কথা বলতেছি না, একেবারে ছোটটা অল্পটা ওইটার জন্য আমরা তৈরি হয়ে যাই এবং নগদ নগদ চার চার মাস আল্লাহর রাস্তাতে যাব, এটার জন্য নাম লেখাই। বাকি এক মাস বাড়িতে থেকে কি করবো বলে, ওইখানে মসজিদ আবাদির মেহনত যে আমাদের নিয়ম যেটা আছে।